তাহলে ভক্তি পেতে গেলে সাধুর বাগানে আসতে হবে। আপনারা যে সন্ধ্যায় থেকে বসেছেন বা দুপুর থেকে বসেছেন, একটা যুক্তি আমার থাকবে, হরিবাসরে বসবার আগে আসনটাকে প্রণাম করে বসতে হয়। কজন বসেছেন একটু হাত তুলুন তো মা, যারা চলে যাচ্ছে তাদের কথা বাদ দেন, ভালো ভালো গল্প পড়ে আছে আরো হবে। তাহলে আসনটাকে প্রণাম করে বসতে হয়, কলির জীব আসনটাকে প্রণাম করছে না, ভক্তিটা কি করে আসবে মা? যদি প্রশ্ন করো পবন বাবু, আসনটাকে প্রণাম করলে ভগবান মিলবে? ভক্তির জন্ম হলো ভয় থেকে। আমি যদি আসনটাকে দেখে না ভয় পাই তাহলে ভক্তি আসবে না, আর সেই জলটা মাঝগান দিয়ে কোনোদিনই ঝরবে না। সেই জন্য বলছে মা, ঠিক মতো শ্রদ্ধা ভক্তি ভাবে একবার যদি ডাকা যায় সে নিশ্চিত আসবে। সেই ভক্তি ভাব বৈরাগ্য চেতন আমার মধ্যে কিছু এখনো এলো না। যদি প্রশ্ন হয় পবন দাদা এ জন্মে কেমন করে ডাকলে পাবো, সর্বপ্রথম লিখেছে পরিত্রাণং সাধুনাম। তুমি যে বৈষ্ণব পদে নিযুক্ত হবে, তুমি যে কৃষ্ণকে ডাকবে, তোমার ভেতরের অহংকারটাকে দূর করে দিতে হবে, হিংসাটা দূর করে দিতে হবে, পাপটাকে দূর করে দিতে হবে। এই যে তিনটে বস্তু আমি বললাম, আজকের একাদশীর দিন, আজকের কোন একাদশী মা একটু বলো? অশোক দাদা ভেঙেছে একরকম, আমি ভাঙবো একরকম। একাদশী, একাদশী করবে কারা? যারা একাদশী তারা করবে একাদশী, যারা একাদশী তারা করবে একাদশী। একাদশীর পারণ আবার লিখছে নির্জলা, আবার লিখছে উপবাস। এই যে তিনটে কথা মা আমি পবন পাঁচা হয়ে বলবো। আত্মায় কষ্ট দিয়ে কোনো ধর্মের জয় হয় কি? আপনার গুরুদেব মাধব কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জয়রামপুর ধাম, তিনি হচ্ছে শিক্ষা গুরু, তিনি বলেছেন পবন নির্জলায় একাদশী করতে পারবে। আমি কথা দিয়েছি গুরুদেব, আমি জীবের লালসা সামলাতে পারছি না, আমি কি করে নির্জলা করব? বলে দুষ্মূর্খ, আত্মাকে কষ্ট দিবি না? একাদশীর তিনি সকালবেলা উঠে এক গ্লাস জল গোটা দুই তুলসী খাবি, তারপরে নির্জলা করবি। আমি বলি ও গুরু এ কথা শেখা উনি সবাই মারবে। বলে দুষ, জল খেলে কি হবে? পদ্ম পাতায় জল দিলে যদি না নড়ে নড়বে না। নির্জলা শব্দের অর্থ কি? নট নরন চরণ, তার নাম হবে নির্জলা, নট নরন চরণ। একাদশীর দিনে গরু বাছুর নিয়ে মাঠে গেলে হবে না, ছেলে পুলের পিছনে ছুটলে হবে না। উ নির্জলা শব্দের অর্থ কি? নট নরন চরণ। বাড়িতে যদি গোবিন্দ মন্দির থাকে সেই মন্দিরের উপরে সারাদিন বসতে হবে, কোষে বদন ভরে নরন চরণ কৃষ্ণ নাম গাইতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম কুলু ধরি হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আপনারা কথাগুলো শুনবেন তাহলে নট নরন চরণ, তার নাম হচ্ছে কি? নির্জলা। এইবার লিখছে উপবাস। উপবাস শব্দের অর্থটা কি? বাড়ির মধ্যে যদি তুলসী গাছ থাকে, বাড়ির মধ্যে যদি রাধা গোবিন্দ মন্দির থাকে, তার উপরে বাস, তার উপরে বাস, তবে হবে উপবাস। কি তারপরের দিন লিখছেন পারণ? কালকে সকালবেলা আমাদের পারণ শুরু হবে, তাই তো? একাদশী যারা করেছে। আচ্ছা মায়েরা, অনেক মেয়েরা দেখবেন কলকাতায়, আমি বছর দুই ছিলাম বিয়ালা বাজার, দু বছর ছিলাম, পাশের ফ্ল্যাটের একটা বুড়ি একাদশী করেছে, সকালবেলা স্বামীর নাম ধরে বলে ও গো রবিন ছুটে এসো। এই যে সারা রাত একাদশী ব্রত করে যা পুণ্যি হলো, একবার স্বামীর নাম ধরে তার সব ক্ষয় হয়ে গেল। নিতাই গৌর হরিব। এইবার প্যাকেটটা হাতে দিয়েছে, বলে একটু শিং মাছ চাড়া চাড়া পোনা মাছ নিয়ে এসো, কলা দিয়ে পারণ দো। এই মাছ কাঁংড়া খেয়ে যারা পারণ দিচ্ছে, ভগবান বলছে মৃত্যুকালে ছাল চামড়া উঠে যাবে, পোকা পড়বে, তবু মরণ হবে না হে, তবু মরণ হবে না হে। হরি হরি বলে তবু মরণ হবে না হে। আপনারা খাচ্ছেন কি জানি না, রবিবার দিন যদি একাদশীর পালন করে মিট খাওয়ার দিন, ভালো করে বুঝবেন, তাহলে 365 দিনের মাথায় একাদশীর দিন কেউ যদি মুরগির দোকান থেকে মুরগির ছাল তুলে মুরগিটা খায়, মৃত্যুকালে গোবিন্দ তার ছাল চামড়া তুলে তার পাড়ে নেয়, তাহলে যুক্তি মা এই একাদশীর দিনে পাপ দূর কর দিতে হবে, অহংকার দূর কর দিতে হবে। যদি প্রশ্ন করো পবনদা, অহংকারের সৃষ্টি কর দিয়ে হচ্ছে? অহংকারের সৃষ্টি হচ্ছে চোখ দিয়ে। এই চোখটা যেদিকে তাকাচ্ছেন সেদিকে অহংকার সৃষ্টি হচ্ছে। সেই জন্য বৈষ্ণব পদাবলীতে কলম দিলেন, হরে কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন নয়ন বুঝিয়ে শ্রবণ করে সে বড় চতুর, নিতাই গৌর হরি হরি বল। তাহলে মায়েরা চোখ দিয়ে অহংকার, কান দিয়ে কি পাপ? যে কটু কথা শুনছো সেটা হলো পাপ, আর বদন দিয়ে যা বলবে খুব সাবধানে বলিবে, নাহলে হবে কি হিংসা। তাহলে লক্ষ্য করুন, অহংকারটা আছে, কার আছে? এত বড় হরিবাসর চলছে, এত রাত্রে বলবো যেন রাগ করুনি, ছোট ছোট করে কথাটা কি? অনেকে হরিবাসরে বসে হরি নাম শুনছে, অনেকে চেয়ারে বসে হরি নাম শুনছে। আমার দুঃখ এটা, উঁচু জায়গায় থেকে ভাগবত কথা শুনলে হয় অহংকার, উঁচু জায়গায় থেকে হরি নাম শুনলে অহংকার। সেই জন্য বলছে আগে নাম, আগে নাম, আগে নাম। ভগবান বলছে আমি নামবো তোরা নাম, তোরা নাম। অহংকারে মঞ্চ হতে আগে নাম রে ভাই, অহংকারে মঞ্চ হতে আগে নাম রে ভাই, অহংকারে মঞ্চ হতে আগে নাম রে ভাই, অহংকারের মঞ্চ হতে আগে নাম রে ভাই। মিলাইলে মিলিতে পারে চৈতন্য গোসাই, আজ মিলাইলে মিলিতে পারে চৈতন্য গোসাই, বলে আগে নাম রে, আগে নাম রে, আগে নাম রে, আগে নাম রে, অহংকারে মঞ্চ হতে আগে নাম রে, আগে নাম রে, বলি ভক্তের ধুলো অঙ্গে ধরে আগে নাম রে, আগে নাম রে, এবার হরি হরি হরি বলে আগে নাম রে, আগে নাম রে, হরি হরি হরি বলে আগে নাম রে, আগে নাম রে, হরি হরি আমার এটা ভগবান লিখছে কি উঁচু জায়গায় বসো না নিচে বসো, তাহলে নিচে বসলে কি হবে? সেখানে নরোত্তম লিখলো আশ্রয় করিও ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। যারা হরিবাসরে হরি নাম শুনছে আশ্রয় করে, এখানে কলি নেই। কলি কোথায়? যেখানে জুয়া খেলা হচ্ছে সেখানে কলি, কলি মদ দোকানে, কলি যেখানে মেবাজি হচ্ছে সেখানে হরি নাম বাসরে। তাহলে হরি নাম বাসরে বসতে হবে, বসে সাধুগুরু বৈষ্ণবের ধুলোটা নিয়ে আমার অহংকার দূর করতে হবে। এই অহংকার ছিল কার? একটু ছোট ছোট করে বলি বাবা, অহংকার ছিল ধৃতরাষ্ট্র গান্ধারী স্ত্রী, হ্যাঁ স্বামী, তাহলে গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র। আচ্ছা ধৃতরাষ্ট্র আগের জন্মে কে ছিল? জরাব্যাস। উনি একাদশীর দিনে পাখি শিকার করতে গিয়েছিল, সেই গাছের ডালে দুটো পাখি বসেছিল যাদের নাম ছিল কপোত আর কপোতি। জরাব্যাস দাঁড়িয়ে আছে, সেই সময় বড় ঠান্ডা পড়েছে, জরাব্যাস কাঁপছে, উপর থেকে পাখিটা বলছে এক মুষ্টি আগুন নিয়ে লেবিয়ে দাও, ওই বাবাজি যদি শেখে চড়ু বড়ু হয় তাহলে ভক্ত সেবা দেওয়া হবে। এই কথা শুনে মেয়ে ছেলে পাখিটা উঠতে উঠতে গিয়ে ঠোঁটে করে একটা জ্বলন্ত কাষ্ঠ নিয়ে নিচে ফেলে দিয়েছে, আর যেই ফেলে দেওয়া জড়া ব্যাস শেখে শুকে চড়ু বড়ু হয়ে সেই পাখি দুটোর উপরে লক্ষ্য করে তীরটা যখন মারল, তীরটা গিয়ে লাগলো সেই কপট পাখির চোখে, চোখে লাগবার পর অন্ধ হয়ে পাখি দুটো অভিশাপ দিচ্ছে, ওরে মানুষ একাদশীর দিনে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা তো দূরে যাক, এই যে তুমি আমার চোখ দুটো অন্ধ করলে আমি তোমার অভিশাপ দিলাম, এ জন্মে তুমি যা আছো আছো, আগের জন্মে তুমি তোমার মায়ের কোলে জনম অন্ধ হয়ে জনম নেবে, সেদিন বুঝবে চোখের কি জ্বালা। সেই ধৃতরাষ্ট্র দ্বিতীয় জন্মে চোখ দুটো অন্ধ হয়ে জনম নিয়েছিল। আচ্ছা বাবা, এখানে আমার যুক্তি, গান্ধারী সুবল রাজার মেয়ে, তাই তো? গান্ধারী ছোটবেলায় থেকে চোখের দোষটা খারাপ ছিল, মহাভারত শুনেছেন? আমার মুখ থেকে একটু শুনুন। তাহলে চোখ দুটো বেঁধে দিয়েছিল কে? সুবল রাজা। কখন দিয়েছিল? যখন সখীদের সঙ্গে খেলা করতে যায়, ওর চোখের এমন গতি ছিল যার দিকে তাকায় সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তা সখীগণ সবাই মিলে বলছে, রাজা তোমার মেয়ের চোখ দুটো ভালো নয়, ভালো করে বেঁধে দাও, না হলে মারধর খেতে হবে। সুবল রাজা চোখ দুটো বেঁধে দিয়ে বলছে, সামনে যে পড়বে তার সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে আসবে, দোষটা কাটিয়ে দেবে। এবার সখীগণ হাত পেতে নিয়ে যাচ্ছে সেই গান্ধারীকে, সামনে কে পড়ল, হানকালে পাটা ছাগল আসিয়া দাঁড়াইল, হানকালে পাটা ছাগল আসিয়া দাঁড়াইল, হানকালে পাটা ছাগল আসিয়া দাঁড়াইল, হানকালে পাটা ছাগল আসিয়া দাঁড়াইল। আচ্ছা মা, পাটা ছাগলের সঙ্গে বিয়ে দেবে? সখীরা কি করলো, পাটা ছাগলের সঙ্গে বিয়ে দিয়ে জামাইটাকে নিয়ে যাচ্ছে। ও যে রাজা, জামাই দেখো। সুবল রাজা পাটাকে দেখে চমকে উঠেছে, সর্বনাশ করেছে সখী, এ পাটা যতদিন বাঁচে বাঁচুক, চোখটা কোনোদিন খুলিস নি, চোখ খুলে যদি দেখে পাটার সঙ্গে বিয়ে হয়েছে, তাহলে আমিও জ্বলে পুড়ে যাও। এই দোষ কাটিয়ে দিল। কিছু বছর পর যখন পাঁঠাটা মরে গেল, একটা পাত্রর সঙ্গে বিয়ে দিয়েছিল সেই ধৃতরাষ্ট্রের সঙ্গে। আচ্ছা বাবা, বিয়ে দেওয়ার আগে গান্ধারী 100 পুত্র পেয়েছিল, তাই তো? এই 100 পুত্রটা গান্ধারীর পাওয়ার কথা ছিল না, পাওয়ার কথা ছিল মা কুন্তির। মা কুন্তি, ওনার স্বামী পাপ করেছিল ঠিক এই একাদশীর দিনে, হরির শিকার করছে, দুটো হরির মিলন করছে, আর পাণ্ডু তীর দিয়ে দুটো মিলনকে মারবার পর হরিণ দুটো অভিশাপ দিয়েছে, আমাদের যখন হত্যা করলে আমিও অভিশাপ দিলাম, মিলন যোগে আমরা যেমন মরছি, তুমিও তোমার স্ত্রীর কোলে মিলন যোগে মরবে। সেই পাণ্ডু মরে যাবার পর মা কুন্তি ভগবান কৃষ্ণের কাছে বলেছে, কৃষ্ণ রে একটা ছেলে দে না। কৃষ্ণ বলছে, মা আমি তো ছেলে দিতে পারবো না, তবে তুমি প্রথম বনের দিকে যাও, বনে একটা মুনি তপস্যা করছে, যার নাম ছিল দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি, দুর্বাসা মুনি তপস্যা করছে। মা কুন্তি গিয়ে হাত পেতেছে, মুনিবর আপনি কিছু চান? দুর্বাসা মুনি বলেছে, আমি কি চাইবো, সারা রাত ধরে তপস্যা করছি যে আমার ধ্যান ভঙ্গ করে 100 সোনার পাত্রে খেতে দেবে, তাকে আমি 100 পুত্র দান করব। কথাটা শুনে মা কুন্তি 99 পাত্র খুলে দিয়েছে দুর্বাসা মুনি, খেয়ে মাথা নাড়া দিচ্ছে, মা আর একটা পাত্র দেবে না মা? তখন কুন্তি বলেছিল, বাবা মুনিবর সেই পাত্রটা খুব গড়, তাই আমি হৃদয়ে চিড়ে দিচ্ছি, আমার হৃদয়ে বা শোনে আমি হৃদয় পেতে পেতে দিলাম, আর হৃদয় মাঝে বসে থাকো। দুর্বাসা মুনি বলছে, ছল করলে হবে না, 100 পাত্র দিতে হবে। এগো মায়েরা, এত রাত হয়েছে, মা কুন্তি 99 পাত্র দিয়ে একটা পাত্র আনতে গেছে, ওদিকে গান্ধারী শুনল যে কুন্তি 100 পুত্র পাবে, গান্ধারী সুবল রাজার মেয়ে, অভাব কি, ঘরের ভিতর গিয়ে একটা সোনার পাত্র নিয়েছে, নিয়ে কুন্তি রূপ ধারণ করে দুর্বাসা মুনির কাছে ধরেছে, হে মুনিবর পাত্র এনেছি, পুত্র কটা দিয়ে দাও। এইবার দুর্বাসা মুনি জানে কুন্তি এসেছে, সেই পাত্রে সেবা করে বর দিল, তুমি 100 পুত্রের জননী হও। গান্ধারী লুকিয়ে নিয়ে যাচ্ছে আর মৃদু মৃদু হাসছে, মুনিবর সাত রাজার ধন এক মানি, সারা রাত ধরে 99 পাত্র নিয়ে সেবা দিচ্ছে যে, সে পেল না, আমি পেলাম, এই যে লুকিয়ে নিয়ে গেল। এমন সময় মা কুন্তি এসে বলছে, মুনিবর আমি এনেছি, তুমি খেয়ে পুত্র দান করো। মুনিবর তখন বলছে, কতবার নেবে মা? বলে, সে কি মুনিবর, আমাকে তো তুমি দাওনি। দুর্বাসা মুনি চোখ দৈব চোখ দিয়ে দর্শন করে দেখলেন, গান্ধারী পুত্রগুলো লুকিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে, কুন্তিকে বরদান করলেন, মা তুমি 5টা পুত্রের মা হও, যে লুকিয়ে 100 পুত্র নিয়ে গেল, তুমি 5টা পুত্রের মা হবে, যে আমাকে ঠকিয়ে পুত্রগুলো নিয়ে গেল, ওই 5টা পুত্রের হাতে 100 পুত্র নিধন হবে কুরুক্ষেত্রের মাঠে, নিতাই গৌর হরি হরি। কথা দিলাম সেই গান্ধারী, আপনারা শুনবেন বাবা, মহাভারত অনেক শুনেছেন, আমি কালো মতো ছেলে যে মহাভারতটুকু করব শ্রবণ করবেন। মহাভারতে লিখেছে পিতা পুত্র দুইজন এক মেয়েকে করলো আলিঙ্গন, তাদেরও ঔরসে দুই নন্দন, তারা মহাভারতের যোদ্ধা হিসেবে ঘোষণা হয়েছে। আচ্ছা বাবারা পিতাটাকে পুত্রটাকে মাটাকে আর ছেলেটাকে একটু বলুন তো, মহাভারত পড়ে তাহলে পিতাকে মা কুন্তী প্রথমে গেছে সূর্যদেবের কাছে, সূর্যদেবের ঔরসে নয়, সূর্যদেবের আশীর্বাদে একটা সন্তান পেয়েছে, নাম রেখেছে কি সূর্যপুত্র কর্ণ। আবার একদিন ধর্মরাজের কাছে গেল, ধর্মের আশীর্বাদে ধর্মপুত্র যুধিষ্ঠির পেল। আবার দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে ভীমকে পেল। পবন দেবের আশীর্বাদে যুধিষ্ঠির মহারাজকে পেল। মা কুন্তী নকুল সহদেব মাতৃ সন্তান, সেই মাতৃ পঞ্চজন ছেলে নিয়ে বলে কৃষ্ণ এবারে মানুষ করো, কৃষ্ণ এবার মানুষ করো, কৃষ্ণ এবার মানুষ করো, আমি আশীর্বাদ করি ওরে কৃষ্ণ, আজ কৃষ্ণ এবার মানুষ করো, রাউলুর ধরি শঙ্কর ধরি, কৃষ্ণ এবার মানুষ করো, গাই রে নীলারে বলি হরি, কৃষ্ণ এবার মানুষ করো, নিতাই গৌর হরি হরি বল, কৃষ্ণ এবার মানুষ করো, নিতাই গৌর হরি বলে, কৃষ্ণ এবার মানুষ করো, কৃষ্ণ এবার মানুষ করো। আচ্ছা বাবা আমি যে পর্বের মধ্যে যাচ্ছি, মহাভারতে উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিয়েছিল আস্তে বসুর, এখানকার মেয়ে ছেলে যে কটা আছে যদি বলি রাগ করবে না, বলি আমার মাও মেয়ে ছেলে, এর মা মনে আমার বউ, সেও মেয়ে ছেলে, তুই যেন বলিস নি। তাহলে নারী জাত কয় প্রকার একটু বলে যাচ্ছি বাবা, নাগিনী পদ্মিনী হস্তিনী যোগিনী। নাগিনীটাকে যে মেয়েটা ঘুম থেকে উঠে সকালবেলা স্বামীর উপরে তর্জনী তুলে কথা বলে সেই মেয়েটা নাগিনী। হস্তিনীকে যে বিয়ে হয়ে এসে হাতে শাঁখা খুলে দিয়ে চুড়ি পড়ছে, সীতার সিঁদুর উড়িয়ে টিপ পড়ছে, স্বামীর শাড়িটাকে খুলে দিয়ে নাইটি পরে ঘুরছে, তাকে বলা হচ্ছে হস্তিনী। এটা কোনো বাঁধানো কথা নয়, শাস্ত্রের কথা আমি মিলিয়ে দেখিয়ে দেবো। তাহলে হস্তিনীকে হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, গায়ের শাড়ি নেই, নাইটি পরে ঘুরছে, সেই হলো হস্তিনী, রাগ করুনি জানি। আচ্ছা তাহলে পদ্মিনীকে যে ভোরবেলা ঘুম থেকে উঠে স্বামীর পায়ে প্রণাম করে উঠানে এক গেলায় জল ছোড়া মাছ, আপনাদের দেশে মারে, কলকাতা হয়ে গেছে মাছে, আমার দেশের মেয়েগুলো সকালবেলা উঠে ঘুমটা দিয়ে উঠানে জল ছোড়া দিচ্ছে, কারণ সে পদ্মিনী জানে স্বামীর সংসারে কত পাপ আসে। সকালবেলা আমি জল নিয়ে ছড়া দেব, বলবো গঙ্গায় নমো, মা গঙ্গায় ধুয়ে মুছে দেবে, তাহলে যে পদ্মিনী হবে স্বামীর সংসার নিয়ে মেতে থাকবে, কি ঝিকঝাক ঝিকঝাক নাচ সাজের কথা মনে পড়বে না। আর যোগিনীকে স্বামী স্ত্রী সংসার হচ্ছে ছেলে হচ্ছে না, তাকে কি বলবো আগমায়েরা, স্বামী স্ত্রী সংসার হচ্ছে ছেলে হচ্ছে না, তাকে কি বলবো? অনেকে বলে আট পুরো, আবার অনেকে বলে নির্বংশ, কিন্তু আমি বলছি যোগ যোগিনী কারা, যাদের সংসার হচ্ছে ছেলে পুলে হচ্ছে না তারা হলো যোগ, তারা হলো যোগিনী। রামকৃষ্ণকে দেখেছিলে, রামকৃষ্ণ সারদা দেবীর গলাটা জড়িয়ে ধরেছিল কিন্তু মিলন কি করেনি, মিলন করেছে ছেলে হয়নি, সে তখন লিখল কি আমি রন্ধন করিব ব্যঞ্জন বাড়িব কবু না ছোব হারি, রন্ধন করিব ব্যঞ্জন বাড়িব কবু না ছোব হারি, রন্ধন করিব ব্যঞ্জন বাড়িব কবু না ছোব হারি, আমি যমুনায় যাব জল মাগব কবু না ছোব পানি, ক্যালেন্ডার হয়ে ঘুরছে। তাহলে আমি প্রথমে বলেছি নাগিনী স্বামীর উপরে আঙুল তুলে কথা বলা যাবে না, আর হস্তিনিকারা যারা নাইটি নাইটা পরে ঘুরছে, যদি প্রশ্ন করো পবনদা তুমি কীর্তন করছো করবে, আমি নাইটি পরি দোষটা কি লক্ষ্য করবে? মেয়ে ছেলেরা নাইটি পরবে কখন পরবে একটু বলবো, মেয়েটা যখন ছোট ছিল তখন নাম ছিল নাবালিকা, যা খুশি পড়েছে, 12 বৎসর বয়স হলে নাম দিচ্ছি কুমারী, কুমারী রীতা হালদার। তাহলে 12 বৎসর পর প্রত্যেকটা মেয়েরা ঋতুবতী হয়, ওই ঋতুবতী হয় বলে নাম দেয় কুমারী, ওই কুমারী অবস্থায় নাইটি নাইটা চালাও, 18 বৎসর বয়স হলে বিয়ে দিয়ে দিচ্ছে। এবার বিয়ের দিনে তার পরের দিনে হচ্ছে বাসর ঘর, তাহলে ভোমর এসে ধরল আর বাসর ঘরের পরের দিন কুমারী নাম চলে গেল আর ছেলের কুমার নামটা চলে গেল, তাহলে একা রাতে 12টা বাজলো। ভালো করে বুঝবে, তাহলে একা রাতে 12টা বেজে কি হলো, পরের দিন নাম হলো শ্রীমতি, শ্রীমতি। তাহলে শ্রী শব্দে সুন্দর আর মতি শব্দের অর্থ কি গুরুর চরণে মতি, তাহলে গুরুকে যে ভাসু। এখনকার দিনের মেয়েরা যদি নাইটি পরে ঘোরে আর সামনে যদি ভাসুর আসে নাইটি তুলে দেবে কি? সেই জন্য বলেছে 10 হাত কাপড় পরো আর 2 হাত ঝুলিয়ে দাও, 8 হাত পরো 2 হাত ঝুলিয়ে দাও, যখন গুরুজন দেখবে তখন মাথায় টেনে দেবে, তখন মাথায় ঘোমটা দেবে, ও গো উলুর ধ্বনি আজ শঙ্কর ধ্বনি, ও গো তখন মাথায় টেনে দেবে, তখন মাথায় ঘোমটা দেবে। এক্ষুনি যদি বলি তোমরা রেগে যাবে, প্রত্যেকটা মেয়ে ছেলে খুলে বসে আছে, দেখো ঢাকা, আরে আমার দেখে নয় ভাসুরের দেখে দাও ঢাকা, এত করে বলি তবু ঢাকা দাও না। এখনকার মেয়েরা ভাসুরকে কি বলছে, অবদ্দা অবদ্দা, সারা যেন বাপকেলের বদ্দা, কি রাগ করুনি কথাগুলো শোনো, রেগে যেও নি। ভাসুরদের কি বলে বলছি একটু শুনুন, মা বলে ডাকবে, মা যদি না বলে তো হরি বল হরি বল, তাহলে মা আমি গুচি গুচি বলছি শ্রবণ করো, তাহলে মা নাইটি নাইটা পরলে হবে না, ফিটিং শাড়ি পরে সিঁদুরটাকে মর্যাদা দিতে হবে, সিঁদুরটাকে একটু বলবো মা, সিঁদুরকে সিঁদুরের জন্মকর থেকে একটু ছোট ছোট করে বলে যায়, এখনকার মেয়েরা তো সিঁদুরের চিহ্ন রাখে না। আপনাদের কি বলবো, আমতলার বাজারে ঢুকেছি আর গাড়ির কাঁচটা খুলে দেখি 25 বছরের আলতা ছেটন চুল, জিন্সের প্যান্ট, বাপি গেঞ্জি, ছেলে কোলে, হাতে শাঁখা নেই, সিঁদুর নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। আমি কাঁচটা খুলে দেখছি, বিয়ে হয়েছে না হয়নি, ছেলে ওর না অন্য কারোর, স্বামী আছে না জমের বাড়ি গেছে, ও মেয়ে কোনো চিহ্ন রাখেনি কেন, ওর বাইরে ফ্যাশন আর ভেতরটা হলো শ্মশান। ওই যে অলংকারই সেজে যাচ্ছে, ও কি ভেবেছে কোনো মানুষ লাগবে, 2-4টে কুকুর লাগবে, বউ মানুষ কোনোদিন লাগবে না। তাহলে মা ওইভাবে সাজিলে হবে না, সীতার সিঁদুরটাকে জর্জরিত করে তুলতে হবে, সীতার সিঁদুরকে একটু ছোট করে পরিচয় দিয়ে মা কুন্তির কথায় ফিরে আসবো। আচ্ছা মায়েরা, কপালে সিঁদুর কয় প্রকার? 3 প্রকার। কি কি? মেটে সিঁদুর, রক্ত জবা সিঁদুর, আর হলো চিনে সিঁদুর। আচ্ছা মেটে সিঁদুরটা সৃষ্টি করেছে কি, একটু ছোট থেকে ধরি, পরম বৈষ্ণব শিবকে দেখেছো শিব? আচ্ছা শিবের একটু স্বভাব খারাপ ছিল কি, পরম বৈষ্ণব হলে কি হবে, লিঙ্গ সারা স্বভাব ছিল, মাথা চুলকোয় আর কৈলাসে বসে লিঙ্গ ছাড়ে, দেবরাজ ইন্দ্র দেখে বলছে ও কৃষ্ণ আকেলটা কে, বলে কেন, বলে যাকে পরম বৈষ্ণব বলেছ সে, বলে কি, বলে কাম শক্তি ধরে রাখতে পারে না লিঙ্গ ছেড়েছে যে, কথাটা শুনে গোবিন্দ আমার মেয়ে ছেলে রূপ ধরে এসেছে, মেয়ে ছেলে রূপ ধরে এসে এইবার ভোলানাথ বলে অনেক নারী দেখেছি এমন রবণী দেখি নাই রে, এমন রবণী দেখি নাই রে, ওরে রবণী ওরে দেখি নাই রে, বলি এমন রবণী দেখি নাই রে। আপনাদের এই গ্রামে যদি কলকাতা সেখান থেকে দুটো মেয়ে এসে পড়ে অনেক ছেলেরা তাকাবে, শিব তাই ছেড়েছে, যেই লিঙ্গ ছেড়েছে ভগবান চিন্তা করছে, দেবরাজ ইন্দ্র যা বলেছে তাই, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ধারণ করে তিনি লিঙ্গগুলো ছেদ করেছে। তাহলে যতবার ছেদ করেছে প্রত্যেকটা পুরুষের গিয়ে লেগেছে। এইবার অবশেষে বাবা দুমুষ্টি ধরে নিয়েছে, আর কেটো না, আর কেটো না, আর কেটো না, আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দয়ালে ঠাকুর, করেছি ভুল, ক্ষমা করো দয়ালে ঠাকুর, আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দয়ালে ঠাকুর, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দয়ালে ঠাকুর, ওই চরণে বিনতি রাখি, আজ ওই চরণে দিয়ে আমার ঠাই। যেই দুমুষ্টি ধরে নিয়েছে ভগবান তখন বলছে, শিব এই যে দুমুষ্টি ধরে নিয়েছো আর কাটবো না। বাবা চক্র লেগে যন্ত্রণা করছে যে, তখন বলেছিল কলিকালে তুমি লিঙ্গ হয়ে যাবে, কলিকালের বাবারা যখন ডাব কেটে তোমার মাথায় দেবে তখন তোমার যন্ত্রণা থেকে তোমার মুক্তি হবে। তা বাবা তখন কৌশল করে একটা জিনিস করেছিল, মা শিবের প্রথম বউটার নাম কি? প্রথম বউটার নাম ছিল সতী। সতীকে চেনো? সতী মরল কেন? স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিল। তার সতীর দুটো সন্তান ছিল, যার নাম ছিল নন্দী আর ভেঙ্গি। তার সতীর দেহটা নিয়ে বাবা 51 পিঠ মন্দির করেছিল। সতীর জনিদারটুকু তামালের ডালে রেখে দিয়েছিল, যখন লিঙ্গ হয়ে যাবে শুনেছে বলে জনিদারটা দাও হেঠেলে, জনিদারটা দাও হেঠেলে, জনিদারটা দাও হেঠেলে, আজ জনিদারটা দাও হেঠেলে, শিব তথা সতী মাতা বলে জনিদারটা দাও হেঠেলে। সেই জনিদারটা নিয়ে এসে জনিদারের উপরে লিঙ্গ, জনিদার বসে আছে লিঙ্গ উপরে। এইবার শিব যে দেহটুকু ছিল সেই দেহটুকু নিয়ে 51 পিঠ মন্দির করেছিল। 51 পিঠ মন্দির করে যেটুকু দেহ ছিল, গোপালের মা চলে যাচ্ছ আসবে, রাগ করুনি বাবা, এত রাত্রেবেলায় একটু রসিক না দিলে ঘুমোবে যে। তা গোপালের মায়েরা দুজন যাচ্ছ, যাও আসবে তো, বেশ আমাদের সব দিকে গন্ডগোল। তাহলে মা এইবার শিব যেটুকু দেহ ছিল সেই দেহটুকু নিয়ে আগেকার দিনে কোনো শ্মশান ছিল না, ছিল এখন শ্মশান আছে, আগেকার দিনে শ্মশান ছিল না, বাবা নিজে নিজে শ্মশান সৃষ্টি করেছিল। কেমন করে? ওই দেহটুকু নিয়ে এই থড়াটা বুড়ো আঙুল দিয়ে যে চিড়ে দিয়েছে, যেই চিড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে দুচেলি হয়ে গেছে। আর যেই দুচেলি হলো রক্তগুলো টোপে পড়েছে। ওই দুচেলি হয়ে যাবার পর চুলা তৈরি হলো, সেই চুলার উপরে বাবা দেহটুকু পুড়িয়ে সতীর যতটুকু ছাই ভস্ম হয়েছিল সেই ছাই ভস্মটুকু মেখে বাবা শ্মশানবাসী হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা বাবা যে শ্মশানবাসী হয়েছে, শ্মশানে বাসী হবার আগে বাবা আর একটা ঘরে গিয়েছিল, কোথায় বলুন তো? কুচুনি পাড়ায় গৌরী বাগদিনীর ঘরে। বাবা স্বভাব খারাপ বলেছি না? তা কুচুনি পাড়ায় গৌরী বাগদিনীর ঘরে গিয়ে গৌরী বাগদিনীর ঘরে একটা ছেলে দিয়ে এসেছিল, সেই ছেলেটার নাম কি আপনারা বলবেন? কুচুনির ঘরে যে ছেলেটা দিয়েছিল নন্দী ভিঙ্গি তো সতীর ঘরে, তা কুচুনি বাগদির ঘরে যে ছেলেটা দিয়েছিল সেই ছেলেটার নাম কি? একটু উলুধ্বনি দাও তাহলে বলি। বলে যেমন বাবার তেমন ছেলে পঞ্চানন্দ হলো, যেমন বাবার তেমন ছেলে পঞ্চানন্দ হলো, যেমন বাবার তেমন ছেলে পঞ্চানন্দ হলো, যেমন বাবার তেমন ছেলে পঞ্চানন্দ হলো। এবার চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো, পঞ্চানন্দ হলো রে, পঞ্চানন্দ হলো রে, পঞ্চানন্দ হলো রে, পঞ্চানন্দ হলো রে। বাবা বলেছেন আজ বাপকো বেটায় সিপাহী কা ঘোড়া তপ্পি আপকে ধরা ধরা, বলে না কথাটা ঠিক। শিবের যে ছেলে পঞ্চানন্দ হয়েছে কুচুনির ঘরে, পঞ্চানন্দের রংটা কেমন ছিল বাবা একটু বলে যাই? পঞ্চানন্দের রংটা কেমন? লাল। বাবার মতো রং ছিল, আমার ছেলে রংটা কেমন? আমি যেমন একই টাই, সারা ইটের টাই যে কাদা দিয়ে যদি খোলা খুঁজি হবে ইট। বাবা পঞ্চানন্দের ছেলে পঞ্চানন্দ ছিল কালো, লাল হলো কেন? অল্প বয়সে ছেলে পেকে গেলে যা হয়। বাবা পঞ্চানন্দ যেই 10 বছর বয়স হয়েছে, কুচুনি এক ধামা সবজি দিল না, চাল দিয়েছে, সবজি নয় চাল। আর দিয়েছে কিছু ইত্যাদি দিয়ে বাবার জন্য খাদ্য পাঠাচ্ছে। তাহলে গামলির মাথায় এক ঘটি জল, পঞ্চানন্দের মাথায় দিয়েছে আর বলছে পঞ্চানন বাবা চাষ করছে এই জলপানটা দিয়া। এইবার পঞ্চানন্দ দেখবেন কোন পুলিশ অফিসারের ছেলে যদি বাইক চালিয়ে যায় সে কি কারোর মানবে? তা পঞ্চানন্দ যাচ্ছে, এমন সময় সূর্যদেব বলছে দেখি বাগদির ঘরে জন্ম নিয়েছে কিন্তু বৈষ্ণবের ঔরস, এই ছেলেটা কেমন আমি একটু পরীক্ষা করবো। এই কথা বলে একটু রোদ দিয়েছে, যেই রোদের ডিগ্রিটা বেড়েছে তখন পঞ্চানন্দ বলছে ওই সূর্য আমি কার ছেলে জানিস, মালটা তোল। যেই বলেছে মাল তোল, সূর্য বলছে দু হাত তুলে কথা বললো না বৈষ্ণবের ছেলে, আরে আমার কত গতি তালে দেখ, আমাকে নিন্দা করবার জন্যে আমার তালে গতি কত দেখ। এই কথা বলে যে আর এক ডিগ্রি নামিয়েছে অগ্নি ঘটির জলটা ফুটে ফুটে টকবক টকবক করে উতলে পড়লো গায়ে, আর যেই উতলে পড়লো ছাল চামড়াটা গুড়িয়ে কোমরে এলো লাল হয়ে গেছে বাবা। শিব বলছে কে রে? বলে আমি তোমার পঞ্চানন। বলে বাপের মতো কালো ছিলি লাল হলি কেন? বলে সূর্যপুরীকে ছাড়বো না পাত্রটা ধরে না। বলে সূর্যকে কি করেছিস? বলে টিস্কি মেরে কথা বলেছি, এটাই অপরাধ। বলে তুই বৈষ্ণবের ছেলে হয়ে তার কাছে দুটো হাত তুলে কথা বললি না? শোন, সূর্য তো তোকে তাপ দিয়ে লাল করেছে, আমি তোকে কি করবো জানিস? আমি তোকে লিখে দিলাম তুই আমার তেজ পুত্র সন্তান, তুই আমার তেজ পুত্র সন্তান। যা, শিবের ছেলে পঞ্চানন শিবের তেজ পুত্র সন্তান, সেই জন্য ওই পঞ্চানন হিন্দুগার ঠাকুর হলে কি হবে, সাত বিবিকে বিয়ে করেছে, সাতটা বিবি। আপনারা তো মুসলমানদের ঘৃণা করেন, এখানে কোথায় ধরা পড়ছে দেখুন। বাবা পঞ্চানন দেখে দেখে সাতটা বিবিকে বিয়ে করে মুসলমানের ঘরের থেকে নিজে চলে এসেছে হিঁদুপাড়া। সামনে পঞ্চানন আর পিছনে সাতটা মাতা হলো কে? সাতটা বিবি। এখন যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম নাকি শ্রেষ্ঠ, আমি কথা দিয়ে যাচ্ছি সনাতন ধর্ম শ্রেষ্ঠ নয়। এরা 33 কোটি দেবতা পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে। শ্রেষ্ঠ করছে কারা? রাগ করবে না মুসলমানরা, ওরা খারাপ হোক নোংরা হোক যাই হোক না কেন, ওদের তীর্থস্থানটাকে কোনোদিন খারাপ করে না। এক্ষুনি যদি বলি বলবেন হিঁদুগার ঠাকুরের নাম করতে সে মুসলমানের নাম করছো, যেই আল্লাহ সেই কৃষ্ণ, সবই এক। হিন্দুদের গোড়ামির জন্যে হিন্দুরা ভগবানকে পাচ্ছে না। তারা দেখবে তাদের যদি জলসা হয়, তাদের জলসা মানে তাদের কীর্তন, আর আমাদের কীর্তন মানে আমাদের কীর্তন। আমাদের এত এত জায়গায় কীর্তন হয়, হিন্দুরা মদ ভদ খেয়ে কীর্তন শোনে। শোনে তো কোন শাস্ত্রে লেখা আছে মদ খেতে হবে? হিন্দুদের গোড়ামির জন্য হিন্দু নামছে। মুসলিমদের জলসা হচ্ছে মগরাহাটে। আমার একটা বন্ধু ছিল মুসলমান বন্ধু, যার নাম ছিল হাসান। কীর্তন করে বাড়ি যাচ্ছি, হাসানের জলসা হচ্ছে, হাসান রাস্তায় ঘুরছে। আমি বলি হাসান প্রত্যেক দিন খাস, আজকের খেলি না। বলে পবনদা গুনা হবে, হারাম হবে। সে বোঝে সব দিন খাই খাই, তীর্থস্থানের সময় ওই হারাম জিনিসটা খেলে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বাবা হিন্দুদের মতের মিললেই টয়লেটের মিল খুব জোর। ওই জন্য দেখবেন বুড়িমাটা গেল সঙ্গে একজন নিয়ে গেল, কি এদের টয়লেটের মিল খুব জোর। আর মতের মিল কাদের? মুসলমানদের। তারা দেখবেন নামাজ পড়ে, তারা কি পড়ে? নাম আজ। তারা বলে নাম আজ তবে হবে নামাজ। আবার বলে আজান আজকে রান। তারা একানিষ্ঠা ভাবে নামাজ পড়েছিল। তারা নামাজে এস্তবতে প্রত্যেকের মাথায় কিন্তু টুপি থাকতো। আমরা হরি নামে এসেছি, আমাদের গলায় কজনার মালা আছে, একটু হাত তুলুন তো। কি সিস্টেম শৃঙ্খলা নেই, সেই জন্য ভগবান বলছে এই হিন্দুদের হরি নামে যে যতবার মদ খাচ্ছ ততবার মদ ঘররা চলে যাচ্ছে 81 কুণ্ড নর। কি বললাম? সবাই যদি ধর্ম করে স্বর্গে যাবে, 81 কুণ্ড নরকে যাবে কে? হরি নামের পিছনে যারা মদ খাচ্ছে তারা যাবে নরকে, আর যাবে কারা? আপনাদের দেশে যদি কেউ মরে যায়, আস্তে আস্তে আস্তে, আমার ধনপতায় কেউ মরে গেলে আমাকে নিমন্ত্রণ করে, দাদা মাটি দিতে যেও। আচ্ছা মুসলমানদের কেউ মরলে তারা যত মদ খাক না কেন পিছনে মদ খাবে না, তারা শুধু বলে হে রাম নয়, তারা শুধু বলে রহিম, রাম রহিম, মানে যে রাম রামের ভাই ছিল রহিম, সেই রহিমের স্মরণ করতে করতে কবরস্থানে নিয়ে যায়। আপনারা শ্মশানে যাবার সময় অনেকে মদ খাচ্ছে, খাচ্ছে না আপনাদের দেশে? খাচ্ছে কি জানি না, আমার মগরাহাটের ছেলেগুলো খাবার সময় কি বলছে, ওই মালকোল কাঁদে তুললো, বলে বল বলো হরি হরি বল হরি বল। এ শালাকে, এ হলো জমির এজেন্ট। যদি প্রশ্ন করো পবনদা মদ ফদ খাওয়ালে জমির এজেন্ট হয়ে যাব, কথাটা ঠিক। শ্মশানে যাবার সময় মদ খাবেন না, মাটি দেওয়ার সময় মদ খাবেন না। মদটা খাবেন কখন? মাটি দিয়ে বাড়িতে ফিরবার সময় মৃত্যু খাওয়া খেয়ে এসো, তাতে কোনো পাপ নেই। তাহলে খেতে বারণ করেনে খাও, সব সময় না। তাহলে আপনারা মাটি দিয়েছেন কি বলে মা, একটু হাত তুলে বলবেন কি বলে মাটি দিয়েছো, পাপ কি দিয়ে সৃষ্টি একটু শোভন করবেন না? তাহলে আপনারা হাত তুলে বলুন কি বলে মাটি দিয়েছো, বলো বলো হরি হরি হরি বল। এই বলে মাটি দিয়েছ, এই বলে মাটি দিলে হবে না, আপনারা শিখে নেন। রাম নামেতে বাঁধলো ঘর কৃষ্ণ নামে খুঁটি, রাম নামেতে বাঁধলো ঘর কৃষ্ণ নামে খুঁটি, রাম নামেতে বাঁধলো ঘর কৃষ্ণ নামে খুঁটি, রাম নামেতে বাঁধলো ঘর কৃষ্ণ নামের খুঁটি। মরেছে আমার দাদা শ্বশুর, দিলাম এক মুঠো মাটি, মরেছে আমার দাদা শ্বশুর, দিলাম এক মুঠো মাটি। আরে কি বলতে হবে, রাম নামে বাঁধলো ঘর, ছেলে যখন কোদাল দিয়ে মাটিটা নিচ্ছে তখন রামকে সাক্ষী করলো, রাম নামে বাঁধলো ঘর কৃষ্ণ নামে খুঁটি, যখন কোদালের ডাবটা দিচ্ছে কৃষ্ণ নামে খুঁটি, মরেছে আমার দাদা শ্বশুর কি পিস শ্বশুর, দিলাম এক মুঠো মাটি। ব্যাস এই কথা বলে বাড়ি আসতে হবে। কিন্তু আপনারা শ্মশানে যদি কিছু লুচি মিষ্টি জোগাড় করে খেয়েছ, কারা কারা খেয়েছে একটু হাত তোলো তো। আচ্ছা শ্মশানে গিয়ে লুচি মিষ্টি দেয়, আপনারা শ্মশানে গিয়ে যদি মৃত খাদ্য খান, একাশি কুণ্ড নরক ছাড়া স্বর্গে যাওয়া হবে না। যদি প্রশ্ন করো পবনদা ধরে ধরে অপমান করছো, শ্মশানে গিয়ে কি খাবো, চার ঘন্টা পুড়ছে খাবোটা কি? নিজের একশো টাকা গাঁটিতে নিয়ে যাবে, নিজের টাকায় খেয়ে আত্মাটাকে শান্তি দিয়ে এক মুষ্টি মাটি দিয়ে হরি বলে আসলে তার আত্মাটা স্বর্গে যাবে, না হলে তোমাদের সঙ্গে সে নরকে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বোঝা গেল মা, তাহলে হরিনাম সকল সর্বদা, হরিনাম আছে হরিনাম থাকবে, সেই ভগবান কৃষ্ণচন্দ্র হরি বলবার জন্যে আর গান্ধারীর পুত্রগুলোকে মারবার জন্য ভীম অর্জুন নকুল সহদেব আর যুধিষ্ঠিরকে সঙ্গে করে নিয়ে ভগবান বলছে, মা গো ওগো মা গো, আমি যদি কৃষ্ণ হয়ে বড় করি, ওরা বড় হয়ে আমাকে দাদা বলবে, তখন কুন্তি বলছে তুই বড় করে দে, দাদা বলবে কিনা পরের কথা। যেই ভীম বড় হয়েছে, নকুল বড় হয়েছে, সহদেব বড় হয়েছে, যুধিষ্ঠির বড় হয়েছে, কিন্তু ভীম মহারাজ কখনো দাদা বলে ডাকে না। কৃষ্ণ বলছে মা গো এবার আসি, বলে কৃষ্ণ চলে যাচ্ছি সিজা, তোর পাঁচটা ভাইকে সঙ্গে করে নিয়ে যা। বলে কোথায় নিয়ে যাব, বলে তুই যেখানে যাবি পাঁচটা ভাইকে সঙ্গে করে নিয়ে যা। সেই ভগবান প্রথম কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়েছিল, আপনাদের বলি আস্তে, কুরুক্ষেত্রের যুদ্ধ কদিন হয়েছিল? ১৮ দিন। আমার অশোকদা বলে গেছে কত, ৫৮ দিন, তাই তো? কিন্তু আমি বলছি ১৮ দিন হয়েছে, ১৭ দিন হয়নি, ১৬ দিন হয়নি, ১৮ দিন হলো কেন? ১৮টা মোকাম ছিল বলে ১৮ দিন যুদ্ধের সিদ্ধান্ত করলেন কৃষ্ণ। অর্জুন মহারাজ গীতায় দেখবেন যে পুষ্পরত্ন আছে, অর্জুন কৃষ্ণের মাথায় ছাতা ধরার কথা, কৃষ্ণ কুরুক্ষেত্রে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পুড়ে পুড়ে যাচ্ছে, আর অর্জুন ছাতাটা ধরে মজা লুটছে। এইবার কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল কে কে? ভীষ্ম মহারাজ সব দলে ছিল, যত কৃষ্ণ বিরোধী হোক না কেন ভীষ্ম মহারাজ সব দলে ছিল। যুধিষ্ঠি নয়, যুধিষ্ঠি মহারাজ একদিন কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ সবাই যদি পাণ্ডু কুলে গেল আমাদের কুলে কে থাকবে? তখন ওই দুর্বাসার আশীর্বাদ পেয়ে পাঁচটা ছেলে বড় হয়েছিল যে 100 পুত্রের হাতে নিধন হবে, কোনোদিন পাঁচটা ছেলের গায়ে লাগবে না। শুধু তা নয়, পিতামহ ভীষ্ম 10 দিন 10 দিন যুদ্ধ করে কুরুক্ষেত্রের মাঝখান দিয়ে ছুটতে ছুটতে গিয়ে একটা তালপাতার পণ্য কুঠির করে সেই কুঠিরে উনি বর দেবে বলে বসে আছে। এমন সময় দুর্যোধন গিয়ে জিজ্ঞাসা করেছিল, দাদু ও দাদু, পাণ্ডুগণ মেরে দিচ্ছে, ভগবানের ভাইরা মারছে, আর তুমি দাদু হয়ে দেখছো চুপ করে? তখন ভীষ্ম বলেছিল, ওরে দুর্যোধন, এই রাত্রি 12টার সময় তোর বউটাকে যদি তুই পাঠাস তাহলে কালকে সকাল থেকে আমি যুদ্ধ করব। এই যে বউ পাঠানো কথাটা বলেছে, দুর্যোধন মনে মনে করছে, শালার আক্কেলটা কি, আমার বউটাকে রাত্রি 12টায় পাঠাবো? দুর্যোধন পাঠালো না। ভগবান কৃষ্ণ মনে মনে করছে, 12টা বাজতে 20 মিনিট বাকি, ভীষ্ম যে বরটা দেবে সেই বরটা পাণ্ডুকুলের লাগবার কথা ছিল, কিন্তু পাণ্ডুকুল যদি ওই বর পায় পাঁচটা ভাই তাদের হাতে মৃত্যু হবে। তাই গৌর হরি হরি। সেই জন্য ভগবান কৃষ্ণ সেই আশীর্বাদটা 5টা ভাইয়ের মাথায় চাপানোর জন্য ভগবান ছুর লাগিয়েছেন কোথায়? দ্রৌপদীর ঘরে। আচ্ছা মায়েরা, দ্রৌপদী দ্রৌপদী করি, দ্রৌপদীর জন্মটা কত দিয়ে একটু বলবো? অগ্নি সম্ভাবনা। কি বললাম? অগ্নি সম্ভাবনা। সেই অগ্নি সম্ভাবনা দ্রৌপদী দিব্যেন্দু রাজার ঘরে মানুষ হয়ে পাঞ্চাল দেশে থাকত বলে নাম তার পাঞ্চালী, কৃষ্ণা নামটা দিয়েছে ভগবান। যুধিষ্ঠির সহ দ্রৌপদী ঘুমাচ্ছেন, ভগবান রাত্রি 12টা বাজতে 20 মিনিট বাকি গিয়ে দাঁড়িয়েছে। দ্রৌপদী, যুধিষ্ঠির বলে, দেখো মনে হয় দাদা এসেছে। দ্রৌপদী দরজাটা খুলে দেখছে, দাদা এসেছো এত রাতে? বলে, নিয়ে যাব সাথে, চলো দ্রৌপদী। হাতটা ধরে নিয়ে যাচ্ছে, বলছে, দাদা আমি জুতোটা পরে যাই, জুতোটা পরে যাই। তখন বলছে, তাড়াতাড়ি জুতোটা পরে চলো। হাতটা ধরে জুতোটা পরে ভগবানের সঙ্গে যাচ্ছে। মায়েরা উলুধ্বনি, আলয় ছলা করি দ্রৌপদীর ঘরে ধরি, আলয় ছলা করি দ্রৌপদীর ঘরে ধরি, আলয় ছলা করি দ্রৌপদীর ঘরে ধরি, আলয় ছলা করি দ্রৌপদীর ঘরে ধরি। চলে কানাই নাচিয়া নাচিয়া, চলে কানাই নাচিয়া নাচিয়া, এবার আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো ক্ষেত্রের মাঠে যাবো, আসিয়া দাঁড়ালো উলুর ধনি শঙ্কর ধনি, এবার হরি হরি হরি বলে আসিয়া দাঁড়াইলো, হরি হরি হরি বলে আসিয়া, হরি হরি হরি বলে আসিয়া দাঁড়াইলো কুরুক্ষেত্রের মাঠে, কেমন আসিয়া দাঁড়াইলো কুরুক্ষেত্রের মাঝে, দাঁড়াই আসিয়া দাঁড়াইলো কুরুক্ষেত্রের মাঝে, কেমন আসিয়া দাঁড়াইলো, এবার হরি হরি বলো হে, হরি হরি বলো হে, হরি হরি বলো হে, হরি বলো হে আনন্দেতে বাহু, হরি হরি বলো হে, হরি হরি হরি বলে আনন্দেতে বাহু, বলে হরি হরি হরি বলে আনন্দেতে বাহু, বলে যাই রে নীলার বলি হরি আনন্দেতে বাহু, বলে যাই বাবুর হরি বলে হরি হরি বলো, বলে হরি হরি বলিছে, সত্যি কথা বাবা, এটা দিল বলে বলছি না, যারা আমাকে দুচারণা করে সাহায্য করছেন আপনাদের পায়ে ধরে বলবো, বৈশাখ মাসের 25-26 আমার বাড়ি হরিনাম সংকীর্তন হয়, আপনারা যাহা যাহা সহযোগিতা করেছেন সবাই মিলে আমার বাড়িতে একটু চরণ ধুলি দেবেন। বাবা, যে ভগবানের নাম আমরা সারা জীবনটা করে যাচ্ছি, তার নাম বেচে ইনকাম করে নিয়ে যাচ্ছি, আমি বাড়িতে হরিনাম কেন দিচ্ছি? বৈষ্ণবরা যাবে, যখন হরিনাম শুনে তারা চলে যাবে, আমি সারা রাত ধরে এতগুলো টাকা নষ্ট করে বসে আছি শুধু একটু ধুলো পাওয়ার আশা। তারা চলে গেলে আমি ও মাতা থেকে এ মাতা গড়াগুড়ি দেবো, গড়াগুড়ি দেবো, আর কেঁদে বলবো, এই তো বোঝে ধুলার ভাই ও গো এই তো বোঝে রে ধুলা নিতাই গৌ ব্রজে ধুলা রে ভাই এই তো ব্রজের ধুলা আবার এই ধুলা মাথিয়া ছিল নন্দের বেটা কালা আবার এই ধুলা মা কিয়া ছিল নন্দের বেটা আমরা বাপ বেটা নয় স্বামী স্ত্রী যারা আছি হরিনাম হয়ে গেলে ও মাতা থেকে এ মাতা গোড়াগুড়ি গেলে জীবনটা ধন্য হবে হরিনাম দেওয়া ধন্য হবে আপনারা টাকা পয়সাটা কার জন্য দিচ্ছেন আমার জন্য নয় আমি তো লাখ লাখ টাকা ইনকাম করছি আস্তে কিন্তু ভিক্ষের টাকা না হলে গোবিন্দ সন্তুষ্ট হবেন এই ভিক্ষের টাকায় কি দরকার এই যে সাতটা সাতটা মালসা নায়ক বাবু দেয় ওই ভিক্ষের টাকা চিড়ে না হলে সাতটা মালসার ভোগ বসবে না আমি একটু পরে যাচ্ছি গান্ধারীর গল্পটা একটু সমাপ্ত করি অনেক গল্প করব যদি মতি দিয়ে শোনে আজকের গান্ধারীর ছেলেগুলোকে মারছে কৃষ্ণ তবে ওদিকে দ্রৌপদীর হাত ধরে নিয়ে দুর্যোধনে নয় ভীষ্মের ঘরের দিকে বলছে দ্রৌপদী তুমি ভীষ্মের ঘরের দিকে নয় ওই মহারাজের ঘরের দিকে তুমি ঢুকে যাও দ্রৌপদী বলছে দাদা আমি ঢুকে গেলে হয়ে যাবে বলে ঢুকে বলবে এসে গেছে এবার দ্রৌপদী ঢুকে বলছে আমি এসে গেছি ভীষ্ম জানে আমার দুর্যোধনের বউ এসেছে আশীর্বাদটা করলো তোমার সীতার সিঁদুর অক্ষয় হো যেই বলেছে সীতার সিঁদুর অক্ষয় হোক ভগবান তখন দ্রৌপদীকে ডেকে নিচ্ছে চলে আয় দ্রৌপদী তখন বলছে এত বড় বর দিল তা কত বড় মুনি আমি একটু দর্শন করব না সামনে গিয়ে দেখলো এ তো আমার দাদা শ্বশুর দাদা শ্বশুর এ তো আমার দাদা শ্বশুর ভগবান বলে চলে দ্রৌপদী এসে বলছে আমাকে ডেকে নিলে কেন দ্রৌপদী এটা দুর্যোধনের বউয়ের পাওয়ার কথা ছিল যদি দুর্যোধনের বউ পেত তাহলে পাণ্ডুগণের হাতে মৃত্যু হতো তোমাদের সেই জন্যে তোমার মাথায় দিলাম তোমার পঞ্চজন স্বামী মোর একটা মরে গেলে কি হবে সীতার সিঁদুর থাকবে তখন গোবিন্দের কাছে দ্রৌপদী বলেছিল যেদিন আমি বিপদে পড়ব কে আমাকে রক্ষা করবে বলে দলের নেতা ভীষ্ম এইবার আসুন তো বাবা আমার দাদা গল্প করে গেছে ভীষ্মের গল্প আমিও করছি ভীষ্ম স্বরক শয্যায় মরল কেন উনি তো অষ্টম শয্যায় যেতে পারত ষষ্ঠম শয্যায় যেতে পারত তিনি স্বরক শয্যায় গেল কেন কারণ আছে দ্রৌপদী যখন পাশা খেলায় হেরে গিয়ে দুঃশাসনরা বস্ত্র ধরে টানছে ভীষ্ম বসে বসে দেখেছিল কোনো প্রতিবাদ করেনি দুঃশাসনরা বস্ত্র ধরে টানতে টানতে ওই যে লজ্জার কাঁটা দ্রৌপদীর গায়ে লেগে গিয়ে ছচ্ছর করে ছমুষ্টি চোখের জল পড়েছিল ভীষ্ম কোনো প্রতিবাদ করল না তখন দ্রৌপদী বলেছিল দাদু দলের নেতা হো বংশে কালি দিলে দাদু আমি কথা দিচ্ছি আমি যদি সত্যি সত্যি পঞ্চজনার স্বামী হয়ে থাকি আমি তোমার অভিশাপ দিলাম যে লজ্জার কাঁটা গেঁথে আমি ছমুষ্টি চোখের জল ফেললাম তোমার যদি কোনোদিন মৃত্যু হয় ওই স্বরক শয্যায় হবে তোমার মৃত্যু নিতাই গৌর হরি হরি দ্রৌপদীর অভিশাপে ভীষ্ম স্বরক শয্যায় উঠেছিল তবে বাবা যুক্তি মাথাটা ছিল কোথায় নিচু আর বটিটা ছিল উঁচু এই যে দেহটা উঁচু মাথাটা নিচু কেন ভীষ্ম জানত আমি যদি না মাথা নিচু করি তাহলে তো উপরে পাবো না সেই জন্যে ভীষ্ম উত্তর দিকে মাথা করে দক্ষিণ দিকে পা করে মাথাটা নিচু করে বলে বলে একবার ডেকে ডেকে দে না বলি একবার হরি হরি দেখে যে না আমার প্রতিদিন পাব ও গো গৌর হরি বলি একবার দেখো দেখো মায়েরা উলুর ধনি আজি একবার দেখে দেখে বলে যাই রে নীল হগো বলি হারি বলি একবার দেখে দেখে মায়েরা উলুর ধনি ওগো শঙ্কর ধনি আর দেখে দেখে বলে উলুর ধনি শঙ্কর ধনি একবার দেখে দেখা যাবে একবার যাইলে নীলার বলি হরি উলু ধনি শঙ্কর ধনি তাই গৌর হরি হরি হরি ধনি শঙ্কর ধনি নিতাই গৌর হরি শঙ্কর ধ্বনি একবার দেখে দেখে তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে সেই দ্রৌপদী ভীষ্মকে অভিশাপ দিয়েছিল সেই ভীষ্ম উত্তর দিকে মাথা করে মরেছিল কেন মা আপনারা বাড়িতে যখন বিছানা করেন দক্ষিণ দিকে মাথা দিয়ে কেউ শোবেন না আমি করজোড়ে নিবেদন করে যাচ্ছি আমার কথাটা কানে রাখবেন দক্ষিণ দিকে মাথা করে শুতে নেই কেন দক্ষিণ দিকে কে আছে দক্ষিণ জমের দুয়ার তাহলে দক্ষিণে মাথা দিয়ে ভীষ্ম মরতে পারত তিনি উত্তরে মাথা দিয়েছেন কেন তখন বই ছিল উত্তরায়ণ যারা বৈষ্ণব তারা একটা মাসে একটা সবজি খায় না কোন সবজি মূলো শাক আচ্ছা মূলো শাকটা মাঘ মাসে খাওয়া নিষিদ্ধ কেন বৈষ্ণবরা মাঘ মাসে মূলো শাক খাবে না মাঘ মাসে উত্তরায়ণ বইছে সেই জন্য খাওয়া যাবে না তাহলে ভীষ্ম মাথাটা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এমন সময় দুর্যোধন এসে জিজ্ঞাসা করছে দাদু ভালো আছো অর্জুন জিজ্ঞাসা করছে দাদু ছেলে নেই বউ নেই কাঁদছো কেন তখন বলেছিল ওরে আমি কেন কাঁদছি জানিস শুনবি তোরা তো সবাই এলি যার আসার কথা ছিল সে তো এখনো এলো না সে তো এখনো এলো না তখন অর্জুন বলেছিল মৃত্যুকালে প্রত্যেকের কৃষ্ণের দরকার এই জন্য একটা কথা ছোট করে বলবো মা 33 কোটি দেবতার পূজা করবার আগে একবার কৃষ্ণ বলে পূজা করতে হবে অনেকে দেখবেন কালী পূজা করছে অনেকে শিব পূজা করছে অনেকে দুর্গা পূজা করছে কৃষ্ণ পূজা করে না ভগবান কেঁদে কেঁদে বলে অনেকে কালী পূজা করে কেন হরিনামের জন্য 10 টাকা চাঁদা দেয় আর রক্ষা কালী পূজা হলে 5000 টাকা চাঁদা দেয় যে 10 টাকা চাঁদা দিচ্ছে হরিশ্চরে সে জানে সকালবেলা 10 টাকার জন্য গোটা কত চিড়ে ভোগ আসে আর আমি মা কালীর চরণে যে 5000 টাকা দিলাম রাত্রেবেলা পাঁঠা বলি হবে সকালবেলা 2 কেজি পাঁঠার মাংস যাবে তার সঙ্গে চুল্লুও যাবে তাহলে কোনটা লাভ চুল্লু চুল্লুটা লাভ কলিকালের মানুষরা লাভ বোঝে সে বুঝলো যে কালী সেই কৃষ্ণ ওরে মূর্খ কালী কোনোদিনই কৃষ্ণ হয়নি কৃষ্ণ হয়েছে কালীর তাই গৌর হরি হরি আচ্ছা মায়েদের কাছে একটা কথা বলবো এই যে লক্ষ্মী পূজা করেন দুর্গা পূজা করেন আপনারা গোবিন্দকে তো ভালোবাসেন না কিন্তু ঠাকুর মশা দুর্গা পূজা করবার আগে সে প্রথমে কি বলে নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম তারপরে দুর্গা পূজা তাহলে আগে যদি বাবা বলবি তাহলে কেন সকালে সকালে বললি না বেলা হলে হবে না অনেক মা বলে বেলাটা কি দেখবেন এখন আমার যৌবন রস 2 দিন পরে আমার রস মরে গুড় হবে তখন আমার বিজনা হবে সম্বল তখন শিব থাকবে না কালী থাকবে না দুর্গা থাকবে না যদি কি ছিল না বলো মৃত্যু হবে না সেই জন্য বলছে কৃষ্ণ নামটা কানে দাও, তারপর যদি মৃত্যু হয় সেই ভগবান কৃষ্ণচন্দ্র ভীষ্মের আশীর্বাদ মাথায় নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ করেছিল অর্জুন, বেশি মেরেছিল ভীম, মেরেছিল বেশি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন শুধু মারবে, মার খেতে শিখিলে না। তখন অর্জুন বলেছিল, সখা এতদিন যুদ্ধ করেছি, কোনোদিন গায়ের রক্ত ব্যয় করিনি পাণ্ডুদের জন্য। তখন কৃষ্ণ বলেছিল, অর্জুনের অহংকার এসেছে, অর্জুন বাপেরও পাপ আছে। অর্জুন যে বলেছিল কৃষ্ণ বাপের বাপ আছে, অর্জুনের কটা বিয়ে? দ্রৌপদীর নিয়ে পাঁচটা, দ্রৌপদীর সঙ্গে সংসার করছে চারটে চারটে বউকে ছেড়ে দিয়ে, তৃতীয় বইয়ের মাথায় চতুর্থ বইয়ের মাথায় তার ঘরে দুমাস সংসার করে দুটো বস্তু নয় একটা বস্তু দিয়ে চলে এসেছিল সংসার করেনি, সেই ছেলেটার নাম ছিল কি? অঙ্কুরমুনি। সেই অঙ্কুরমুনি তিনি প্রতিবাদ করে বলেছিল, মা বাবা কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে, বিশ্ব আশীর্বাদ করেছে বলে যে বাঁচবে তার কোনো ঠিক নেই, তোমাকে যখন কাঁদিয়েছে আমি করবো হত্যা মা। সেই জন্য অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধ করবার পর গান্ধারী অবশেষে ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় গিয়ে দাঁড়িয়েছিল। সঞ্জয় যেই গেছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, সঞ্জয় ও সঞ্জয়, কুরুক্ষেত্রের গল্পটা একটু বল না ভাই। সঞ্জয় তখন গোঁজা দিয়েছিল, পিসিমশা কি বলবো, ওই তোমার কৃষ্ণ তোমার পুত্রগুলোকে দেখে দেখে মারছে। যেই বলেছে ধৃতরাষ্ট্রর মনের ভেতরে একটু রাগ এলো, মনে মনে করছে কৃষ্ণ রে যদি ভীমকে পাই আমি আদর করে ছেড়ে দেব, তাহলে ভগবানের কাছে যেতে গেলে তিলক কাটতে হবে, অ্যান্টোনা রাখতে হবে, অ্যান্টোনা বোঝো চৈতন্য। রাগ করুনি, ভগবানের কাছে যেতে গেলে অ্যান্টোনা রাখতে হবে, অ্যান্টোনা মানে চৈতন্য, গলায় মালা নিতে হবে, তিলক কাটতে হবে। ধৃতরাষ্ট্র কৃষ্ণের কাছে ভীমকে মারবার জন্য যাচ্ছে তিলক তিলক কেটে, এবার ভগবান নৃত্য করছে আর ধৃতরাষ্ট্র কি করে যাচ্ছে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে। মায়েরা সবাই মিলে বলো, সবাই হরি হরায় নম কৃষ্ণ যাদব হে নম, হরায় নম কৃষ্ণ যাদব হে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদব হে নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রীমধুসূদন, হরি গুরু বৈষ্ণব মদন মোহ, হরি গুরু বৈষ্ণব মদন মোহ, আরে আরে আরে আমার চৈতন্য গোসাই, আরে আরে আরে আমার চৈতন্য গোসাই, কৃষ্ণ বিনা প্রেম দিতে আরে কেহ নাই, কৃষ্ণ বিনা প্রেম দিতে আরে কেহ হরে কৃষ্ণ নাম করছে। ধৃতরাষ্ট্রর ভাব দেখে ভগবান মনে করছে মানুষ হয়ে, এইবার পিসিমশা যেই আসছে ভগবান বলছে পিসিমশা বসুন, কৃষ্ণ এ কৃষ্ণ তোর ভীমটাকে একটু এনে দে না বাবা, আমি আদর করে ছেড়ে দেব। ভগবান ভেতরে ঢুকে দেখলো ভাব রসে গোড়াতনু, বাইরে গৌরাঙ্গ ভেতরে কানু, বসো পিসিমশা। থাবড়ে বসে বসিয়ে দিয়ে ওপার থেকে একটা লোহার ভীম তৈরি করে ধৃতরাষ্ট্রর কোলে বসিয়ে দিয়েছে। ধৃতরাষ্ট্র আদর করতে করতে ধরেছে পাকড়ে, লোহার ভীম গুঁড়ো হয়ে গেল। ধৃতরাষ্ট্র মনে মনে করছে কৃষ্ণ রে ছলে বলে কৌশলে এলাম ভীমকে মারবো, আর তুই লোহার ভীম দিলি। ভগবান তখন বলেছে পিসিমশা সময় চলে যায় নদীর স্রোতের নায়, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক। পিসিমশা শয়তানি না করে যে কদিন বেঁচে আছো আমার নাম তুমি করো। ধৃতরাষ্ট্র লজ্জা পেয়ে চলে গেল। গান্ধারী তখন বলেছিল, হ্যারে কৃষ্ণ কার বাঁচিয়ে রেখেছিস কুরুক্ষেত্রের মাঠে? আ বাবা, কুরুক্ষেত্রের মাঠে আপনারা গিয়েছেন? আমি ছোট্ট একটা পবন পাঁজা বলছি, কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখবেন একটা বট গাছ আছে, সেই বট গাছের ডালে রাত্রেবেলা কত পাখি বসত। প্রথম দিন যখন কুরুক্ষেত্র শুরু হয় সেই পাখিগুলো বলছে কার মারতে কার লাগবে উড়ে যাই চল। সবাই উড়ে গেল, একটা পাখির পেটে ডিম ছিল, সে তখন তার স্বামীকে বলছে স্বামী গো তুমি উড়ে যাও আমার পেটে ডিম, আমি গাছে থাকব। বলে তীর ধনু লাগবে তো উড়ে যাই চলো। বলে আমি গাছে বসে বসে তার স্মরণ করব, সে তীর ধনু মারবার মালিক, তুমি চলে যাও। বেটা ছেলে পাখিটা চলে গেছে, মেয়েটা ভরসা করে বসে আছে, কেন কৃষ্ণের ভরসা। সেই গাছ থেকে পাট বাইতে বাইতে গাছের গায়ে একটা ফোকর ছিল, সেই ফোকরের ভিতর পাখিটা বসে একবার কেঁদে উঠেছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর তিনি গাইছে পাগল ভবা পাগলা ভাটিয়ালি সুরে একটা গান করলেন। কি গান? হরি নাম সবার শোনে, যার মনে অহংকার তার নাম শোনে না, তাই বলে হরি হরি বল রে মো রসনা। উলুধ্বনি মানব দেহে গৌরব করুণা, হরে হরি হরি বল মনে রসনা, মানব দেহ গৌরব করুণা, হরি বল রে হরি বল রে বদলে মন রসনা, মানব দেহে গৌরব করুণা, হরি বল রে হরি বল রে মন রসনা, মানব দেহ গৌরব কইর না আমার, মানব দেহ মোর মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, মানব দেহ হয় মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, আমার মানব দেহ মোর মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, মানব দেহ মোর মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড, আমার ভাঙা দেহ জড়া লাগে না হরি বল রে হরি বল রে ধরি বল রে মনে রসনা, মানব দেহ গৌরব কইর না হরি বল রে মনে রসনা, মানব দেহ গৌরব কইর না মানব দেহ মোর পদ্ম পাতার জল, জল করে মোর টহল মন, মানব দেহ মোর পদ্ম পাতার জল, জল করে মোর টহল মন, কখন আছে কখনো বানাই হরি বল রে হরি বল রে ধরি হরি বল রে মন রসনা, মানব দেহ গৌরব কইর হরি বলে হরি বলে হরি বলে হরি হরি আমি শুনেছি মা আস্তে আস্তে একটু বলতে দাও, এখন যে কীর্তনিয়ারে একটু দেখতে ভালো হলে বল বল টেড়া বলেছ, আমি আর বলবনি একটুকুনি থাকবো। তাহলে একবার ডেকেছিল পাখিটা কুরুক্ষেত্রের যুদ্ধে যাবার সময় অর্জুনকে ডেকেছে, অর্জুন কুরুক্ষেত্রের বট গাছে একটা অনাতিনি পড়ে পড়ে কাঁদছে, তুমি যুদ্ধে যাবার আগে 80 যোজন ঘন্টাটা তুলে নাও। যেই বলেছে 80 যোজন ঘন্টা, তখন অর্জুন 80 যোজন ঘন্টাটা রথে নিয়েছে, নিয়ে টানতে টানতে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের মাটিতে। যেই ঢুকেছে যুদ্ধ করবার আগে বলছে অর্জুন ওই ঘন্টাটা নিয়ে বট গাছের মাথায় থেকে ঢাকা দাও। যেই বলেছে ঢাকা দাও ঘন্টা ঢাকা পড়েছে, পাখিটা মনে মনে করছে তারে ডাকলে নাকি ওগো পাওয়া যায়, আমি শুনেছি কানে আগলে নাকি হরি হরি বল পাওয়া যায় শুনেছি কানে ওগো তিনি নাকি ওগো তিনি নাকি তিনি নাকি ওগো দয়াল হরি দয়া করে নিজ গুণে আর তিনি নাকি দয়াল হরি আজ দয়া করে উলু ধরি নাকি পাওয়া যায় শুনেছি কানে তার ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে শুনে বলো রে আর ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে শুনেছি কানে শুনেছি কানে এবার মা পাখিটা বেঁচে গিয়ে ডিম চয়ন করে বাচ্চা দিয়ে বসে আছে গান্ধারী জিজ্ঞাসা করেছে হরে কৃষ্ণ কে বেঁচে আছে তখন বলছে গর্জুন ঘন্টাটা তোল যেই বলেছে ঘন্টা তোল ওই বাচ্চার পাখিগুলো গোবিন্দের চরণে করলো সমর্পণ গোবিন্দের চরণে করলো সমর্পণ গোবিন্দের চরণে করলো সমর্পণ চরণে করল সমর্পণ বলে নাকে হরি মারে বাকে নাকে হরি মারে বাকে হরি হে আমার নাকে হরি মারে বাকে রাখে হরি মারে বাকে মারে হরি রাখে বাকে আজ মারে হরি রাখে বাকে সত্যি কথা বলি মা এরকম আশ্রয় আপনারাও পেতেন তবে আপনাদের সে চিহ্নটুকু নেই চিহ্নটা কি বলবো এতক্ষণ হরিনাম হচ্ছে সকাল থেকে কালকেরও হরিনাম হবে এই হরিবাসও চলছে এখানে আমার একটা দুঃখ আমি এটা না বলে থাকবো না বাবা পরের বছর আসি আর না আসি হরিবাসর চলছে কিছু কিছু বয়স্ক লোকেরা লুঙ্গি পরে বসে আছে এটাই আমার প্রবলেম তবে দাদু তুমি রাগ করুনি তোমার দেখে বলিনি আমার বাবা আমার যিনি নিজের বাপ তিনি একটা বাটি পিন্টের ছাপা লুঙ্গি পরে ছেলের কীর্তন শুনছেন আমি তো শালা ছেড়ে দেওয়ার ছেলে নয় এতটুকু বেলা থেকে কীর্তন করছি তা বাবা যখন শুনছে আমি তখন লুঙ্গির গল্পটা ধরেছি বাবা হিন্দু ধর্মে লুঙ্গি লাঙ্গা চলে না আমার বাপ তখন বলছে খোকা লুঙ্গিটাও সুতোর ধুতিটাও সুতোর পার্থক্যটা কি তা আমি বলি বাপ হও আর যাই হও বলছি তুমি শুনে না পার্থক্য জানলে লুঙ্গিও সুতোর ধুতিও সুতোর পার্থক্য কি তা বাবা তোমার বউটাও মেয়ে মাটাও মেয়ে পার্থক্যটা কি শালা যেই বলিছি বাপ তো তেলে বেগুনে জ্বলে গেল যা খুশি বুঝাবি আরে শালা বোঝো হরিবাসরে লুঙ্গি লাঙ্গা চলে না সব জায়গায় লিখেছে লুঙ্গি পরো না আবার লিখেছে খাও না যেদিন হরিবাসর হবে সেদিন লুঙ্গি পরবেন না বাড়িতে যদি মেয়ের বিয়ে হয় সেদিন চলবে না বাড়িতে যদি গুরু গোবিন্দ আসে সেদিন চলবে না তারপরে চুরি করে পড়ো না পড়তে বারণ করিনি পড়ো কিছু কিছু দিন বাদ দিতে হবে হরিবাসরে লুঙ্গি পরে এসে হাত তুলছো হরিবাসরে লুঙ্গি পরে কেঁদে যাচ্ছ সেই জন্য লিখলো গলায় মালা লুঙ্গি পরা রইল নামাজ পড়া গলায় মালা লুঙ্গি পরা রইল নামাজ পড়া গলায় মালা লুঙ্গি পরা রইল নামাজ পড়া গলায় মালা লুঙ্গি পরা রইল নামাজ পড়া বলে ধর্ম কিছু রাখলো না কিছু রাখলো না ধর্ম কিছু রাখলো না কিছু রাখলো না কলি কালে ডুবে মরল কিছু রাখলো না কলি কালে ডুবে মরল কিছু রাখলো না রাগ করুনি বাবা যাদের আঁতে ঘা পড়েছে তারা যেন রেগে উঠেছে উনি যুক্তিগুলো ভাঙছি ভালো করে শ্রবণ করুন তাহলে লুঙ্গি লাঙ্গা চলবে না হরিবাসরে বসে হরিনাম শুনবেন কি পড়ে সকাল সকাল একটা জিনিসকে আমাদের বেঁধে নিতে হবে হরিকে রাখতে গেলে, সেটা কি বাবা? ভেতরে আছে ছটা ভূত, ছটা ভূতের নাম কি? কাম, ক্রোধ, লোভ, লোহ, মদ, মাৎসর্য। এই ছটা কুকুরের ভেতর কটা নারী কটা পুরুষ? তিনটে নারী তিনটে পুরুষ। তিনটে নারীর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। আর তিনটে পুরুষের নাম হলো কাম, ক্রোধ আর লোভ। তাহলে দেখবেন সকাল সকাল আমাদের সাদা ধুতি পরতে হবে, দন দোরকপিন দিয়ে, দোরকপিন দোরকপিন দিয়ে কাম কুকুরটাকে বেঁধে নিতে হবে। একাক সাধুরা দেখবেন দোরকপিন পরে কাম কুকুরটাকে বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে গেরুয়া বসন পরে গলায় মালা মাঝখানে চৈতন্যই আন্টনা। চৈতন্যকে আন্টনা বলা হচ্ছে কেন একটু বলি? বাস্তব জগতের টিভিগুলো যখন ঝিরঝিরি করে, অ্যান্টোনার তার ধরে নাড়া দিলে টিভি যেমন ছবি আসে, মানব টিভি যখন ঝিরঝিরি করবে অ্যান্টোনা ধরে নাড়া দেবে। দেখবেন এটা মুখের কথা নয়, এটা কোনো হাসানো কথা নয়। সাধুগুরু বৈষ্ণবরা পূজা দিতে দিতে যদি ভুল হয় চৈতন্য একটা গিট ফেলে দেয়, তাই তো? কেন দেয়? যে ঠাকুর চৈতন্য শব্দের অর্থ চেতন, আমি চেতন এলো না পূজা করছি, সেই জন্য চৈতন্য আন্টনা নাড়া দিয়ে বলো সাধিতে সাধিতে যদি করে কৃষ্ণ কৃপা, আরে সাধিতে সাধিতে যদি আগে সাধিতে সাধিতে যদি করে কৃষ্ণ, আরে সাধিতে সাধিতে যদি করে কৃষ্ণ কৃপা, এ জন্মে নয় জন্মানে ধরে, এ জন্মে নয় জন্মান্তরে, এ জন্মে নয় জন্মানে ধরে, এ জন্মে নয় জন্মান্তরে আমরা চৈতন্য রাখিব। এত করে গুছিয়ে দেখবেন এবার লক্ষ্য বাবা কুকুরটাকে বেঁধেছে কাম কুকুর। এক এক সাধুরা নিরামিষ খাচ্ছে, আপনাদের কাছে বলবো চব্বিশ পরগনায় সাড়ে চব্বিশ পরগনা হলে তারপরে নিরামিষ আসবে। চব্বিশ পরগনায় নিরামিষ কিচ্ছু নেই, আছে? আপনি একটু মাথা ঠুকে বলবেন পবনদা আপনি ভুল বলছেন, নিরামিষটা আছে কি? আপনি সকালবেলা নিরামিষ খাবার জন্য আলু কেটে বসে আছেন, পুকুরের জল দিয়ে রান্না করছেন, ওটা কি নিরামিষ? পুকুরের জলে কি আছে? মাছ। তাহলে মাছের গ্লানি চলছে, ওটা নিরামিষ নয়। কল থেকে জল নিয়ে খাচ্ছ, সেটা কি নিরামিষ? গুয়াশার আছে, গুয়াশার মানে চামড়া। রাত্রেবেলা স্বামী স্ত্রী মিলন করছো, সকালবেলা নিরামিষ খাচ্ছ, সেটা কি ও নিরামিষ? ভালো করে বুঝবেন তো। তবু কিন্তু বৈষ্ণবরা নিরামিষ খাচ্ছে, কেন? এই কাম কুকুরটাকে জব্দ করবার জন্য। কাম কুকুরটা উত্তেজিত হয় কখন? যখন আপনি সপ্তাহে সপ্তাহে মাংস খাবেন, মাংসইতে মাংস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল, ঘিয়ে থেকে চড়ক বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। তাহলে আপনারা শুনবেন সাধুগুরু বৈষ্ণবরা নিরামিষ খাচ্ছে কেন? কাম কুকুরটাকে দমন করবার জন্য। যেমন খুব জোরে যদি গরম লাগে, পাঁচে ফ্যানটা ছেড়ে দিলে দেহটা কিছুক্ষণের মধ্যে শীতল হয়, আর এই কাম কুকুর যে গরম হয়ে আছে দু পাঁচ দিন নিরামিষ খেলে এ দমন হতে থাকে নি, তাই গৌর হরি হরি বল। সেই জন্য আমাদের নিরামিষ খেতে হবে, চৈতন্য অ্যান্টনা রাখতে হবে, গলায় মালা নিতে হবে। যদি গলায় মালা তো অনেকের নেই, যদি মালা না পড়েন, একটা কথা দিব্যি করে বলে যাচ্ছি মা, এই গলায় মালা থাকলে ভগবানের পোষা কুকুর হয়ে যাবে। কলকাতায় মাসে মাসে চৌরাস্তার মোড়ে পুলিশ গাড়ি আসে, দেখবে কি বলেছে? সরকারি প্রশাসন বলে দিয়েছে মেশিন পাটের জিনিস অত রাগ করলে হবে, আস্তে আস্তে, হ্যাঁ খুলে খুলে লাগাও, কড়কড় করছে। তাহলে মায়েরা কথাটা কি বলছিলাম মনে আছে বলুন তো? চৌরাস্তা দেখেছো, যে শুনছে সে ঠিক বলছে। তোদের গড় গড় করছে কেন? জল মার, হরে কৃষ্ণা। তাহলে চৌরাস্তার মোড়ে মাসে মাসে পুলিশ গাড়ি সরকার থেকে পাঠায় কেন? যত পাগলা কুকুর দেখতে পাবি ওদেরকে ধরে নিয়ে ঢাকায় চালান করবে। তাহলে সিআইডি পাগলা কুকুর ধরতে ধরতে যদি বেল লাগানো কুকুর এসে পড়ে, পুলিশের বাবার ক্ষমতা নেই ধরে, এ কারোর পোষা কুকুর? ভগবান যেদিন যমরাজকে পাঠিয়ে দেবে, একবার গিয়ে দেখ কেউ যদি পোষা কুকুর হয় তাদের গলায় থাকবে বেল, আর যে কটা সিআইডি কুকুর তাদের গলায় বেল থাকবে না। তাদের আগানে বাগানে নিয়ে তুলে নিবি, আর যাদের গলায় মালা আছে তাদের তিনটে জিনিসে মৃত্যু হবে না। কোনটা? বজ্রাঘাতে মৃত্যু হবে না, লতা পাতায় কোনোদিন কাটবে না, গলায় মালা যদি থাকে ভূতের ভয়ে কোনোদিন লাগবে না। সেই জন্য বলে পড়ো হরি নামের মালা, আজে পড়ো হরি নামের মালা, ও তো ঘুচে যাবে তিতাবে জল, পড়ো হরি নামের মালা। ও মায়েরা, নামের মালা পড়লে চেতন আসবে। এই যে গল্পটা বলিছি একটু ভেঙে বলি, শুনবে? আমার মগরাহাটের একটা ছেলে চুরি ডাকাতি লম্পটি করতো, লুঙ্গি পরে করতো, মদ পদ খেত। বালিগঞ্জের একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে, মেয়েটার নাম কি? মেয়েটার নাম ছিল তুলসী। সে প্রত্যেক দিন তুলসী গাছে জল দেয়, তিলক টিলক কাটে, স্বামীটা লুঙ্গি লুঙ্গি পরে, বিড়ি টিড়ি খায়, মদ খায়, দুজনের মিললো কি? এইবার ছেলেটা বাসর ঘরে না বসে চোখ পুলিশের ভয় আগানে বাগানে ঘুরছে। এইবার যে মেয়েটা কৃষ্ণ ভক্ত, সে সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী গাছে জল দিচ্ছে, এমন সময় স্বামীটা ঢুকছে আসামি হয়ে। এইবার এই মেয়েটা চিন্তা করছে, স্বামী তুমি কোথায় গিয়েছিলে? তখন চোরটা বলছে, কি বলবো, তোমার কাছে থাকলে মোগরাহাট থানায় যেতে হবে, সেই জন্য আমি আগানে বাগানে ঘুরছি। মেয়েটা জিজ্ঞাসা করলো, প্রবলেমটা কি? বলে, কিচ্ছু নয়, চুরি করি ডাকাতি করি, ওই জন্য আমাকে মোগরাহাট থানায় দুটো কেস দিয়েছে, পুলিশ খুঁজে আস। মেয়েটা চিন্তা করছে, একে ছেড়ে যদি বাপের বাড়ি চলে যাই চোরের কথা শুনে, তাহলে স্বভাবটা চেঞ্জ হবে। এ স্বভাব চেঞ্জ করাতে গেলে আমার কথা শুনবে। এখনকার ছেলেরা বউ যদি বলে দশ, বইয়ের কাছে চিরজীবনের মতো বস, এ শালা নড়বে না, চড়বে না, খাবে, তাহলে বউ ছাড়া কোনো মানুষকে কৃষ্ণ পথে আনতে পারবে না। মেয়েটা যুক্তি দিচ্ছে, আজকে রাত্রে তুমি কোথাও যেও না, পুলিশ তোমার ধরবে না। বলে, কি বলছো? বলে, যা বলছি শোনো। বলে, কি কি করতে হবে? বলে, লুঙ্গি ছেড়ে ছেঁড়া ধুতি পরো। এইবার দুপুরবেলা ছেঁড়া ধুতি পরেছে, দাদার সঙ্গে তিলক দিয়েছে, দিয়ে মাথাটা মণ্ডল করে ন্যাড়া করে দিয়েছে, তিলক আছে, গায়ে নামাবলি জড়িয়ে দিয়েছে, বিকেল হয়ে এসেছে। এইবার বলছে, স্বামী, পাড়াইতে সবাই তোমাকে চোর ডাকাত বলে ডাকতো, কেউ সম্মান দেয়নি, এবার তুমি একটু পুকুর ঘাটে থেকে স্নান করে এসো, মন্দিরে যাব। তা বলছে, পুলিশ ধরবে না তো? বলে, পুলিশের বাবার ক্ষমতা নেই তোমার ধরবে, তুমি যদি আমার কথা শোনো। কথাটা শুনে এইবার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার যে জীবনে হাত তুলে সম্মান করে না, সে তার মুখের দিকে দেখে বলে, জয়নি তাই হরি বলো, জয়নি তাই হরি বলো, জয়নি তাই হরি বলো। এইবার ছেলেটা মনে মনে করছে, সারা জীবনে যে আঙুল তুলে কথা বলে, হাত তোলে না, পাড়ার লোকেরা কি ভেল জুড়েছে নাকি আমার দিকে, হরি বল বলছে। তখন বউটা বলছে, আরো বাকি আছে, দাঁড়াও। সন্ধ্যেবেলা গোবিন্দ মন্দিরে বসিয়ে দিয়েছে, বলে পুলিশ ধরবে না তো? বলে, চুপচাপ বসে থাকবে, যা করার আমি করব। তাহলে বউ বলেছে, বউয়ের একটা সাহস আছে, স্বামীটা গিয়ে মন্দিরে দাবায় বসেছে, বসলে কি হবে, শালা যে পাপি তার পাপের কথা সবসময় মনে পড়বে। পাপি কারা? যারা বিনা টিকিটে টেনে চড়ে, বিনা টিকিটে টেনে চড়ে, ও গো তারা করে পাপ, বিনা টিকিটে টেনে চড়ে, ও গো তারা করে পাপ, ও গো কালো পোশাকে দেখলে পরে ভেতরে ওঠে কাপ, ও গো কালো পোশাকে দেখলে পরে ভেতরে ওঠে কাপ, ও গো কালো পোশাকে দেখলে পরে ভেতরে ওঠে কাপ, ও গো কালো পোশাকে দেখলে পরে ভেতরে ওঠে কাপ। তাহলে যে পাপি তার পাপের কথা বোঝা যায়। তাহলে ছেলেটাকে বসিয়ে দিয়েছে, রাত্রি ১২টার সময় পুলিশ ঢুকেছে, রত ছেলেটা তো মন্দিরে বসে আছে, পিছন ভাই তাকাবার করলে বউ বলে গেছে। এবার রতন বলে যেই চিল্লিয়েছে, টর্চ লাইটটা ঘুরিয়ে এনে দাবায় মেরেছে, দাবায় ছিল কি বৌমা, মাথায় কাপড় দিয়ে বলছে, বাবা ঠাকুর আপনারা কারা? বলে, মোগরাহাট থানার পুলিশ। বলে, কি কারণে এসেছো? বলে, তোর স্বামীটাকে একটু ডেকে দে না। কি হলো? স্বামীটাকে একটু ডেকে দে না, দিলে আর বিরক্ত করতে আসবো না। তখন বউটা বলছে, তুমি কি খেপেছো? হরিণ কোনোদিন বাঘের কাছে যেতে দেখেছো? বাঘ হরিণের কাছে যায়? আমার স্বামী তো হরিণ আর তুমি তো বাঘ, তা তুমি ভালো করে খুঁজে নাও, আমার স্বামী এখানে নেই, বাগানে বাগানে ঘুরছে। এবার দাবায় থেকে টর্চ লাইটটা মেরেছে, মন্দিরের দাবায় পড়েছে আগুন। এরা পুলিশটা মনে মনে করছে, মা ঠাকুরানি শোনো, এতদিন এসেছি আগুন এড়াটাকে দেখিনি, ওটাকে তখন বলছে বাবা ঠাকুর আমার বাড়ি গুরুদেব এসেছে, ও গোবিন্দ ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। যেই বলেছে পুলিশটা তখন চিন্তা করছে আজকে চোর ধরতে এসে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে যখন আবির্ভাব হলো তাহলে আমি বন্দুকটা রেখে দিয়ে আজকে শেষ সম্মানটা দিয়ে চলে যাই। তাহলে বন্দুকটা রেখে দিয়ে পুলিশটা দুটো হাত তুলেছে, জয় নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। যেই দুটো হাত তুলে পুলিশটা চলে গেল, ছেলেটা মন্দির থেকে লাফিয়ে বলে ও গিন্নি তোমার হরি নামে একই কল শত্রু বলে হরি বল আরে হরি নামে একই কল শত্রু বলে হরি বল আজ হরি নামে একই কল শত্রু বলে হরি বল তোমার হরি নামে একই কল শত্রু বলে হরি বল আজ থেকে হরি নাম ছাড়বো না আরে আগে থেকে হরি নাম ছাড়বো না মুড়াবো মাথার কেশ ধরিব যোগিনীর রে মুড়াবো মাথার কেশ যোগিব যোগিনী রে মুড়াবো মাথার কেশ ধরিব যোগিনী রে মুড়াবো মাথার কেশ ধরিব যোগিনী রে যাইব গোকুলের পথে আরে বজজের দাজারে। ও গো মায়েরা বনের পশু মানুষ হলো তো, আজকে সেই ছেলেটা বলছে আজ থেকে চুরি ডাকাতি লম্পটি করব না, আজ থেকে তোমার সঙ্গে বোঝের পথে নেচে নেচে যাব। আর বৃন্দাবন চন্দ্র গৌর হরির নামে জয়ধ্বনি করছেন, কেমন করে সবাই বলো, বৃন্দাবন চন্দ্র ধাম কি জয়, গঙ্গা মাই কি জয়, বলরাম কি জয়, সুভদ্রা ধাম কি জয়, গঙ্গা মাই কি জয়, ঠাই গিরি গিরি জগন্নাথ কি জয়। আপনারা শুনেছেন নবদ্বীপ পুরী ধামে গেলে ধাই গিরি গিরি বলতে হয়, তাই তো? আচ্ছা ধাই গিরি গিরি কেন বলে বলবো, জগন্নাথ দেবের কাছে আরতি করছিলেন মাধবেন্দ্র পুরী, তিনি কি ঘন্টা বাজাচ্ছিলেন ধাই গিরি গিরি গিরি গিরি, আর একটা ভক্ত কাঁসা বাজাচ্ছিলেন ধাই, তারা তো উড়িয়া, ওই দুটো ভাষায় এক জায়গায় যুক্ত করে বলে ধাই গিরি গিরি জগন্নাথ কি গঙ্গা মাই কি জয়, সুভদ্রা ধাম কি জয়, বলরাম কি জয়, রামকৃষ্ণনগর গ্রাম কি জয়, রামকৃষ্ণনগর ভক্তবৃন্দ কি জয়, যারা ঘুমোচ্ছে তারা কি ভয়, যারা ঘুমোচ্ছে তারাও জয়। সবাই মিলে হাত তুলে বলো বৃন্দাবনে যাবো, বলো রাধে রাধে বৃন্দাবন মে, রাধে রাধে বৃন্দাবন মে, যমুনা তট বৃন্দাবন মে, বংশী বট বৃন্দাবন মে, সুভদ্রা ধাম বৃন্দাবন মে, বলো রাম বৃন্দাবন মে, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো, বৃন্দাবন মে রাধে রাধে চলো চলে, রাধে রাধে যমুনা তট রাধে রাধে, বংশী বট রাধে রাধে, সুভদ্রা ধাম রাধে রাধে, গোপীগণ রাধে রাধে, বলো বলো বলো রাধে রাধে জ রাধে রাধে রাধে রাধে রাধে রাধে জ আজি রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে বো ও গো রাধে ও গো রাধে বন্দে পরমানন্দ হেমা ধব, এতক্ষণ গৌরতত্ত্বের মধ্যে ছিলাম আর যৎকিঞ্চিত সময়ের মধ্যে আমি চলে যাব। একটা কথা বলে যাচ্ছি মা, এই নিবেদনটুকু রাখবেন, গলায় মালা দেবেন, আগের বছর যেখানে আসি না কেন একটা ভক্তের গলায় যেন দেখি হরি নামের মালাটা, গলায় থাকলে তিতাব জ্বালা দূরে যাবে। তিতাব এটা চৈতন্য চরিতাম্বিতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, তিতাব জ্বালাটা কি কি আধ্যাত্মিক আদি দৌবিক আদি ভৌতিক। তাহলে হরি নামের মালা পরে বৃন্দাবনে যাব, সবাই মিলে কারা কারা যাবেন হাত তুলুন ফের তুলুন তুলুন তুলুন, চলে রে আমার মন মাদুর বৃন্দাবন যবনা পুলিনে সে তয় আমালের বো চলে রে আমার মন মাদুর বৃন্দাবন যমুনার পুলিনে আছে চলালের মো চলে রে আমার মন মাদুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে আমালের বো আর চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে কামালের বো আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর্ধন আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন গাই দিয়ে আছে একখানি বসো চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে কামালের মন পাগল মন ও পাগল মনুরে আর চল রে আমার মন তাই দূর হবে যমুনা পুলিনে আছে কামালের বো ও চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে কামালের বো আরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে কামালের বো তত্ত্বের মধ্যে ছিলাম এইবার রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ দর্শন করে মধুময় বৃন্দাবনে একটা কাব্য লীলা শুনতে যাব কি লীলা নিজের ছেলে মায়ের সঙ্গে প্রেম করেছে বৃন্দাবন আচ্ছা নিজের ছেলেটাকে ভগবান কৃষ্ণের বয়স ছিল 8 বছর মামির সঙ্গে প্রেম করেছে তাই তো আচ্ছা মামিটাকে শ্রীমতী রাধা রানী আয়ান ঘোষের স্ত্রী ভগবান কৃষ্ণ ছিল ভাগ্না ভাগ্নার সঙ্গে প্রেম করে বসেছে শ্রীমতী রাধারানী তাহলে ভগবান কৃষ্ণের বয়স ছিল কত মাত্র 8 বছর রাধারানীর বয়স ছিল কত 12 বছর রাধারানী কৃষ্ণকে বুকে করে নিয়ে নাচিয়ে দেখিয়েছিল এখনকার ছেলেরা প্রশ্ন করে আমাকে আই প্রবর তোর ভগবান যদি 1600 মেয়ে নিয়ে কীর্তন করে তাতে কোনো দোষ নেই আর আমি 2-4টা বিয়ে করলে দোষ যে বলছে সে হলো ফার্স্ট ক্লাস মূর্খ ছাড়া কেউ না আচ্ছা যে গোবিন্দ গিরি গোবর্ধন পর্বতটা নিয়ে গেল কড়া আঙুলে তুই তার সঙ্গে তুলনা করছিস তোর আঙুলে যদি আধখানা ইট দি চাকাতে পারবি যে ভগবান গিরি গোবর্ধন পর্বত নিয়ে রাধার সঙ্গে প্রেম করেছিল সেই রাধারানী ভগবান কৃষ্ণকে বুকে নিয়েছে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মায়েরা উলুধ্বনি বুড়ো মাটা ঘুমিয়ে পড়েছে তুলে দাও আ বুড়ি মা আ ঘুমায় ঘুমায় তবে চোখ বুঝি আছে থাক মাঝে মাঝে হুঁ আমি আর বলবো না বুড়ি মা কেন ঘুমোচ্ছ মাঝে মাঝে হুঁ তাহলে বোঝা যাবে তাহলে আজকের ভগবান কৃষ্ণ বুকেতে নিয়েছে রাধারানীকে রাধারানী কৃষ্ণকে বুকে নিয়ে বলছে আমি হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না না না ছেড়ে দেব না আমি হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহন গোরা অগরার কপি জনার মন চোরা আরে ভুবন মোহন গোরা আজ ভক্তি জনার মন জয়া আমি হিলু ধরি ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আচ্ছা মা, নিজের মামির সঙ্গে প্রেম করেছিল, কি প্রেম? এখনকার ছেলেমেয়েরা যারা প্রেম করছে এরা মোবাইল টু মোবাইল প্রেম। হ্যালো গেল। রাধারানী প্রেম করেছিল কি করে? ষোলো নাম বত্রিশ অক্ষর টিপে দিয়েছিল, ফোন নাম্বার ষোলো নাম বত্রিশ অক্ষর টিপে দিয়ে কৃষ্ণের সঙ্গে কথা বলেছিল। সেই কৃষ্ণ প্রেম করেছিল নিষ্কাম। ওই জন্য প্রেম কাকে বলে? বলে প্রীতি। যত খুশি প্রীতি করো তাতে দোষ নেই, পাকালে যেমন পাকে চলে তার গায়ে পাক লাগে না। যত খুশি প্রেমে করো যেন কলঙ্কের ভার নিও না। কি বললেন? পাকাল যেমন পাকে চলে তার গায়ে পাক লাগে না, যত খুশি প্রেম করো যেন মাখামাখি করো না, মাখামাখি করো না, মাখামাখি করো না, মাখামাখি করো না, যত খুশি প্রেমে করো মাখামাখি করো না, যত খুশি প্রেমে করো মাখামাখি করো না। চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে হলে কি হবে? রজোগিনীকে পাওয়ার জন্য আম গাছে উঠেছে, আবার আম গাছ থেকে খোলার চালে লাভ দেয় রজোগিনী ধোপার মেয়ে। রাস্তা দিয়ে যাচ্ছে চণ্ডীদাস, বলে সহজে ধরা দেবেন একটা ছিপ কিনতে হবে। বাজার থেকে ছিপ কিনেছে নদীর একুলে চণ্ডীদাস রজোগিনী কাপড় কাছে, আর চণ্ডীদাস ও কুলে ছিপটা পেলে ধরে আছে। কত দিন কত জল কত রোদ চলে গেল, ছিপ তোলে না। তা মেয়েদের মন কখনো গরম কখনো নরম, তা নরম অবস্থায় রজোগিনী বলছে, ও ঠাকুর এতদিন ছিপ ফেলে ধরে আছো, কটা মাছ ধরেছে? তখন চণ্ডীদাস বলছে, এখনো মাছ ধরিনি। বলি সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, সবে ঠোকর মেরেছে, আর সবে ঠোকর মেরেছে, আমি এখনো মাছ ধরিতে নারি, আর সবে ঠোকর মেরেছে। আচ্ছা মায়েরা সবে ঠোকর মেরেছে মানে বলে, রজোগিনী বারো বছর পর তুমি আমার সঙ্গে কথা বললে, ওই জন্য বলি সবে ঠোকর মেরেছে এখনো মাছ ওঠেনি। তখন রজোগিনী বলছে, প্রীতি প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, লাগলে পরে ছাড়ে না, ও গো প্রীতি নিতাই গৌর হরি হরি বল। প্রীতি করে রে লাগলে পরে লাগলে পরে ছাড়ে না, প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি প্রীতি কাঁঠালের আঠা। আচ্ছা মায়েরা, রাধারানী প্রেম করে ভগবান কৃষ্ণকে ছেড়ে দিয়ে শ্রীমতী রাধারানী কপট ঘরে বসেছিল। কপট ঘর কোনটা? শাশুড়ির ঘর। শাশুড়ি জটিলা দরজা বন্ধ করে রাখতো কৃষ্ণের সঙ্গে পূজা করতে দেবে না বলে, কিন্তু কুটিলা কুটকুট করতে বলে। ললিতা বলেছে, ও রাধে কলে বলে কৌশলে একটু বৃন্দাবনে চল যাই। রাধারানী বলছে, কি করে যাব বল? জটিলা মা কত কৃষ্ণ কলঙ্কিনী বলে, কি করে যাব বল? তখন তুলসী সখী আসছে দেখে শ্রীমতী রাধারানী হাঁক দিয়েছে, ও তুলসী, ও তুলসী। কথাটা শুনে তুলসী বলছে, কি হয়েছে? বলে, তুমি যদি গোষ্ঠ গোচারণে যাও, আমার গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে, এই মালাটা দিলা গোবিন্দের গলায় প্রসাদি করে নিয়ে আসবে। আজকে রাধারানীর কথা শুনে তুলসী সেই মালাটা নিয়ে যাচ্ছে, আর বৈষ্ণব কবি পদ লিখছে, কথা শুনিয়া তুলসী মনে দেহ রসি, মনে দেহ রসি, তুলসী মনে দেহ রসি, শুনিয়া তুলসী মনে দেহ রসি, চলিল আপন পথে, চলিল আপনার পথে, ও তুলসী কাননে গমন করিবি এখনো দেখিবি না গোরো সাথে, আর কাননে গমন করিবি এখনো দেখিবি না গোরো পথে। বলে শোন তুলসী মনের কথা, তুলসী মনের কথা, বলে শোন তুলসী মনের কথা, তুলসী মনের কথা। তা তুলসী মালাটা নিয়ে চলে গেছে, তবু কিন্তু রাধারানী তার মনের ইচ্ছা পূরণ হলো না। ললিতা সখী বলেছে কলে বলে কৌশলে আদায় নেই। তখন ললিতার কথা শুনে জটিলা দরজাটা খুলে দিয়েছে, শ্রীমতী রাধারানী সখীর সঙ্গে যাচ্ছে। আর ওদিকে গোবিন্দ কোথায়? রাধাকুঞ্জের তীরে দাঁড়িয়ে, রাধাকুঞ্জের তীরে দাঁড়িয়ে তিনি অধরে বাঁশিটা বাজাবার সঙ্গে সঙ্গে বিরজার পদ্মাবতী সখী বিরজার কুঞ্জে গোবিন্দকে নিয়ে গেলেন। আচ্ছা, যেই বিরজার কুঞ্জে নিয়ে গেছে, এবার বিরজা গোবিন্দকে পেয়েছে। গোবিন্দকে পাবার সঙ্গে সঙ্গে গোবিন্দের যুগলে চরণ জড়িয়ে ধরেছে, আমি চরণ ধরিয়া উলু ধরি। ও আমি চরণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি চরণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া, বক্ষ ভাষায় নয়ন জলে, সে তো বক্ষ ভাষায় নয়ন জলে, চরণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া, ভাষায় কেমন নয়ন জলে, ভাষায় কেমন নয়ন জলে, আমি তব চরণে মিনতি হব, আমি তব চরণে মিনতি করি, আমি তালে তালে অগণে যে যাবো, আমি গোবিন্দ তোমার হলাম বলে, তব চরণে মিনতি করি গোবিন্দ তোমার হলাম বলে, আমি তালে তালে নেচে যাবো গোবিন্দ তোমার হলাম বলে, একবার যাই রে নীলারে বলি হারি গোবিন্দ তোমার হলাম বলে, যাই রে নীলারে বলি গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে। আচ্ছা মা, এদিকে বৃন্দাবনে রাধারানী যাচ্ছে, আর ওদিকে গোবিন্দ বিরজার ঘরে। আপনি মনে করুন, একটা ছেলে কতগুলো মেয়ে, গোবিন্দ বিরজার ঘরে নৃত্য করছে, এমন সময় শ্রীমতী রাধারানী বলছে, ললিতা রে একবার গিয়ে দেখে আসব, আমার গোবিন্দ যদি ঠিক থাকে তাহলে আমি থাকবো, আর গোবিন্দ যদি বেঠিক হয় তাহলে আমি রাধাকুঞ্জ ছেড়ে আবার নিজের গুরু গৃহে চলে আসবো। শ্রীমতী রাধারানী যাচ্ছে, আর ওদিক থেকে বিরজা দেখতে পেয়ে বলছে, বধূ বধূ রাধারানী আসছে, আমি কি করবো বলো তো। গোবিন্দ তখন আশীর্বাদ করেছে, বিরজা তুমি নদী হও। সঙ্গে সঙ্গে বিরজা নদী হয়েছে, আর গোবিন্দ সাপ হয়েছে, হয়ে বাইছে। শ্রীমতী রাধারানী তো চতুর, তিনি বলছে, ললিতা আমার গোবিন্দ যদি সাপ হয় আর বিরজা যদি নদী হয়, তাহলে আমি এমন একটা জিনিস করব, আমার গোবিন্দ পর নারীর ঘরে পুনর্জীবনে যেন না আর যায়, সে ব্যবস্থাটা আমি করব। ললিতা তোরা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি কর, যেই বলেছে উলুধ্বনি শঙ্করধ্বনি, বিষকা উলুধ্বনি দিচ্ছে শঙ্করধ্বনি দিচ্ছে। আর এদিকে রাধারানী, হেন কালে রাধারানী ময়ূর রূপ হল, হেন কালে রাধারানী ময়ূর রূপ হইল, হেন কালে রাধারানী ময়ূর রূপ হল, হেন কালে রাধারানী ময়ূর রূপ হইল, বিরজার নদীর মাঝে কেমন হেলা দিল, বিরজার মাঝে কেমন নাচতে লাগিল গোবিন্দ, নদী হয়েছে বিরজা সাপ, বিরজা নদী হয়েছে গোবিন্দ সাপ হয়েছে। এবার রাধারানী ময়ূর হয়েছে এই নিচে নেমেছে, গোবিন্দ বাইতে বাইতে চরণের কাছে এসে দাঁড়ালো, চরণের কাছে এসে দাঁড়ালো, আমি চরণ ধরে ও গোবিন্দ করে, আমায় চরণ ছাড়া করোনা গো, কাহিরে নীলার বলি হার, চরণে ছাড়া করোনা গো, যাই রে নীলার বলি হারে, মায়েরা উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি, চরণে ছাড়া করোনা হে, একেবারে নদী আচাঁদ গৌর হরি, আমার চরণে ছাড়া করোনা হে, একেবারে হয় নাই আরে হবারে নাই রে, হে রাধা গোবিন্দ ও রাধে, রাধা গোবিন্দ ও রাধে, রাধা গোবিন্দ ও রাধে, রাধা চরণ ছাড়া করুণা সাপটা রাধারানী যেই ময়ূর হয়েছে, সাপটা রাধার চরণে এসেছে। তখন বলছে বিষকা যে আমাকে ছেড়ে পর রবণীর ঘরে ঢোকে সে যতই সাপ হোক আমি ব্যবস্থা করে ছাড়ব। এই কথা বলে ঘাড়ে একটা ঠোক দিল, ঘাটটা বেঁকে গেল। পাছায় একটা ঠোক দিল, পাছাটা কোমর বেঁকে গেল। পাছায় ঠোক দিল, পাছা বেঁকে গেল। এবারে কি হলো? কি ভঙ্গ ভঙ্গি মঠামে গৌড় দাঁড়াইল, চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বল হরি হরি বল। ভঙ্গ ভঙ্গি মঠামে গৌড় দাঁড়াইল, রাজ রাজ হরি হরি বল হরি হরি বল। সে তো কি ভঙ্গ পাকে দাঁড়াইল, কি ভঙ্গ পাকে দাঁড়াইল। যেই সাতটা তিনটে বাঁক হয়ে দাঁড়িয়েছে, তখন বিশাখা বলছে ও রাধে, এ জন্মে যে বাঁক করলে কলিকালে যখন গৌরাঙ্গ হবে বাঁক তিনটে কি করবে? তখন বলছে আমি ওই ব্যঞ্জন বর্ণের মধ্যে ক অক্ষরটাকে নেব, ক অক্ষরটাকে নিয়ে তিনটে বাঁক ওই কয়ের তিনটে কোণে দেব। আর বাঁশিটা কি করব? কয়ের যে আঁগড়ি ওটা হলো বাঁশি, কলিতে যখন যাবে আমি কি করব যেন চূড়াবাসি কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসি কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসি কেড়ে নিয়ে দেব করো তালি, চূড়াবাসি কেড়ে নিয়ে দেব করো তালি। তাহলে কলিকালে যখন গৌড় হবে তিনটে বাঁক রাখবে আর বাঁশিটা রাখবে, গৌড় হয়ে আসবে। আজকে তিনটে বাঁকে যেই দাঁড়িয়েছে রাধারানীকে বিষকা হাত ধরে নিয়ে বাম দিকে দিয়েছে। এইবার আপনারা বলবেন, এখানে সমাপ্ত হওয়ার আগে আপনাদের পায়ে ধরে একটা জিনিস আমি বলে যাব, ঘৃণা করবেন না, হরিনাম শুনে চলে যাবার আগে এই বাসর থেকে চুরি করে একটু মাটি নিয়ে যাবে। যদি প্রশ্ন করো পবনদা এখানকার মাটিটা নিয়ে গিয়ে কি হবে, ইস্কনে গিয়েছ, ইস্কন মায়াপুর, ওখানে আমার একটা দাদা থাকে যে দাদার নাম হলো বিশ্বনাথ প্রভু। সেই বিশ্বনাথ প্রভুর যত ভক্ত আছে প্রত্যেক ভক্তের গলায় মাদুলির সঙ্গে মালা দিয়েছে। ওই মাদুলিটা কি দিয়ে সৃষ্টি? যখন ইস্কন মায়াপুরে তুলসী বন্দনা হয় ওই ভক্তদের চরণ ধুলি তুলে নিয়ে তুলসী পাতায় নিক্ষেপ করে মাদুলির ভেতর দেওয়া। আপনারা এখান থেকে চলে যাওয়ার সময় মাটিটুকু নিয়ে যাবে, বাড়িতে গিয়ে দরজার সম্মুখে রাখবেন, মাদুলি করে গলায় রাখবেন। দাস অনন্ত বলছে সাধু ধনন্তরী ব্যবহার করো, সাধু ধনন্তরী ঔষধ ব্যবহার করলে তোমার তিতাব জ্বালা দূরে যাবে, নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা আমি বিদায় নেওয়ার আগে একটু সবাই মিলে একটু নাচের পথের দিকে যাই।